নগরগাঁও উপজেলার পাঁচবাগ চৌকা বাজার তরুণ একতা ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে হযরত মাওলানা শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহি পাঁচবাগী সাহেবের স্মরণে নবম বার্ষিক বিষয়ভিত্তিক ইসলামী মহাসম্মেলন ও এলমেদিন জ্ঞান প্রতিযোগিতা সম্মেলনের সম্মানিত মুখতারাম সভাপতি, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বী আনে কারাম, মুআসসাস মুকাররাম আইমাই মাসাজিদ ওলামায়ে কারাম, আমার যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মোবারকময় মাহফিলে আসরের সালাতের পর থেকে শুরু করে অনেক ওলামায়ে কেরামের কাছ থেকে কোরআন এবং সুন্নাহ থেকে বিষয়ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং আমি গুনাহগারকেও আপনাদের সাথে এই মজলিসে হাজির হওয়ার এবং আপনাদের সামনে কিছু বিষয়ভিত্তিক কোরআন এবং সুন্নাহ থেকে দিনই কথাবার্তা আল্লাহাক বলার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পিছনের দিকে মনে হচ্ছে ভাইয়েরা খুব ক্লান্ত, আলহামদুলিল্লাহ আওয়াজ কিন্তু এখান থেকে শোনা যায় নাই। আমরা আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবার বুঝা গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের দিনই আলোচনা শোনার খুব আগ্রহ আছে এবং ইমান এখনো তাজা এবং মজবুত আছে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, একটি বৈশিষ্ট্য হল বিষয়ভিত্তিক, আলহামদুলিল্লাহ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আজকে আমাদের দেশে ওয়াজ মাহফিলে বিষয়ভিত্তিক থাকে না, বিষয়ভিত্তিক না থাকার কারণে আমরা যেদিক থেকে মনে চায় সেদিক থেকে বিভিন্ন গল্প কিচ্ছা কাহিনী এগুলো বলে আমরা সময় পার করি। এক একজন আমরা গর্ব করি যে আমি পাঁচ ঘন্টা ওয়াজ করি, তিন ঘন্টা ওয়াজ করি, চার ঘন্টা ওয়াজ করি, তিন চার ঘন্টা ওয়াজ শুনলে সারাংশ যখন আমরা লিখি তখন দেখা যায় কোরআনে কারিমের আয়াত পাঁচটাও থাকে না, হাদিস তিনটাও থাকে না, দুনিয়ার মিথ্যা আজগুবি ইচ্ছা কাহিনী আমাদের মাহফিলের বয়ানগুলোতে হয়ে থাকে। আলহামদুলিল্লাহ এই এলাকার তরুণ ভাইদেরকে মোবারকবাদ জানাই, আল্লাহর কাছে দোয়া করি যে তারা এখানে বিষয়ভিত্তিক মাহফিলের আয়োজন করেছেন। বোঝা যায় এই এলাকার ভাইয়েরা খুবই সচেতন এবং শিক্ষিত, এই জন্য আলহামদুলিল্লাহ বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতক্ষণ আমাদের ওলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেছেন, তো আমারও একটা বিষয় আছে, বিষয়টা হল বর্তমান বিশ্বের মুসলমানদের নির্যাতন, অধঃপতনের কারণ এবং প্রতিকার। এই বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করেন। আপনারা কি দোয়া করতেছেন বলার তৌফিক দেওয়ার জন্য? তো আমরা প্রথমে আমাদের আলোচনায় আসার আগে এই এলাকার যুব সমাজের জন্য একটু দোয়া করে নিই, যেহেতু যুব সমাজ তরুণ ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য একটা দোয়া করছে, ওই দোয়াটা দিয়ে আমরা আজকের মাহফিল শুরু করবো ইনশাআল্লাহ। আর মুরব্বীরা মনে কষ্ট নেওয়ার কিছু নাই, মাহফিল শেষে ইনশাআল্লাহ মুরব্বীদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। মুরব্বীরা আবার মনে করতে পারে শুধু যুবকদের জন্য দোয়া করতেছে, আমাদের জন্য দোয়া কে করবে? আপনাদের জন্য দোয়া ইনশাআল্লাহ মাহফিল শেষে বিশেষ দোয়া হবে ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক যুবক আসলো। একজন যুবক আসলো, যুবক এসে বললো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযানলি বিযানা, আমি আপনার কাছে আসার মূল উদ্দেশ্য যেটি সেটি হল আমার সবসময় মনে চায় আমি জেনা বেবিচার অস্থিরতার কাজ করি, সুতরাং আমাকে অনুমতি দেন আমি যেন জেনা করলেও কোনো গুনাহ না হয়। কত বড় দুঃসাহস যুবকের দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, কিসের অনুমতি নিবে? একটা হারাম কাজের, একটা কবিরা গুনার, একটা অশ্লীল কাজের অনুমতি নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম এই কথা শুনে সবাই চোখ লাল করে করে তাকায় দিচ্ছে, এত বড় বেয়াদব কোথা থেকে আসলো এই যুবক? কেউ চিনে না যুবককে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চোখ বড় করে তাকান নাই, না তাকায় কি বললেন, উদনুহু কারিবান, ও সাহাবীরা খবরদার, এই আল্লাহর বান্দাকে, এই যুবককে কোন ধমক দিও না, এই যুবককে দৌড়াই দিও না, এই যুবককে আরো আমার কাছে নিয়ে আসো, আরো এদিকে নিয়ে আসো। যুবকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো। আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, তোমার শুধু জানা করার ইচ্ছা হয় এটা নয়, এটা আল্লাহর জমিনে যত যুবক আছে সকল যুবকের ইচ্ছা হয়, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আমি তোমাকে কয়টা প্রশ্ন করবো, প্রশ্নগুলোর উত্তর দাও। যুবক, তোমার মায়ের সাথে যদি কোনো মানুষ জানা করে এটাকে তুমি ভালো ছোটে দেখো নাকি? যুবক বলবে, আল্লাহ এলা, আল্লাহর কসম, আমার মায়ের কাছে যদি কেউ জানা করতে আসে আমার মাকে, আমি আমার মায়ের সাথে যে জানা করতে আসবে তাকে আমি কতল করে ফেলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও যুবক, তোমার বোনের সাথে যদি কোন যুবক জানা করতে চায় তুমি এটাকে পছন্দ করো নাকি, তুমি এটার অনুমতি দিবে নাকি? বলেন, আল্লাহ ইলা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখনো না, আমার বোনের সাথে যদি কেউ জানা করতে আসে আল্লাহর কসম আমি ওই যুবককে হত্যা করে ফেলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কুকুর সাথে যদি কেউ জানা করতে আসে তুমি পছন্দ করো নাকি, তোমার খালার সাথে যদি কেউ জানা করতে আসে তুমি পছন্দ করো নাকি? সবগুলোর উত্তর হল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যুবক, তোমাকে যদি আমি জানা করার অনুমতি দিয়ে দিই তুমি যার সাথে জানা করবা ওই মহিলাটা কোন যুবকের মা অথবা কোন যুবকের বোন অথবা কোন যুবকের পুপু অথবা কোন যুবকের খালা অথবা কোন মানুষের মেয়ে, তাহলে তুমি যেমন অপছন্দ করো ওই যুবক কত জিনিসটা অপছন্দ করে। যুবক বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভুল আমি বুঝতে পেরেছি, এতক্ষণ পর্যন্ত আমি বুঝি নাই। আল্লাহ রাসূলুল্লাহ দোয়া করে দিলেন, আল্লাহুম্মা তাহিয়ির তালবাহু ওয়া হাসসান ফারজাহু ওয়া গফির যামবাহু। আল্লাহ রাসূলুল্লাহ তিনটা দোয়া করলেন যুবকের জন্য, আল্লাহুম্মা গফির যামবাহু, রব্বুল আলামিন এই যুবকের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও, সুবহানাল্লাহ, ওয়া তাহিয়ির কালবাহু, রব্বুল আলামিন তার অন্তরকে তার কলবটাকে তুমি পবিত্র বানিয়ে দাও, ওয়া হাসসান ফারজাহু তার যৌবনকে তুমি পবিত্র বানিয়ে দাও, সুবহানাল্লাহ। যে সাহাবি হাদিস বর্ণনা করেছেন ওই সাহাবি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই দোয়াটা করছেন তারপর থেকে মৃত্যু পর্যন্ত ওই যুবকটাকে কোনদিন আমরা কোন মেয়ের দিকে চোখ ফিরিয়ে তাকাইতে আমরা কোনদিন দেখি না। আল্লাহ, আজকে আমরা এই এলাকার তরুণ, এই এলাকার যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি এই এলাকার যুবকদের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমিন বলতে বিফলতা হয়, যুবকের গুনাহ মাফ হইব, আমাদের গুনাহ হবে না, আমিন বলবো কেন? এই বলুন, আরেকজনের গুনাহ মাফ হইব, আমি আমিন বলবো কেন? এইরকম লোক এই দেশে আছে নাকি? সকল যুবকদের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা তাহির কালবাহুম, হে আল্লাহ এই এলাকার যুবকদের অন্তর গুলাকে তুমি পবিত্র বানাই দাও। এই এলাকাটাকে আল্লাহ তুমি ইফতিজিন মুক্ত, দর্শন মুক্ত এই এলাকার যুব সমাজকে তুমি বানিয়ে দাও। এই এলাকার যুব সমাজকে তুমি মাদক মুক্ত বানিয়ে দাও। হে আল্লাহ এই এলাকার যুব সমাজকে তুমি সন্ত্রাস মুক্ত বানিয়ে দাও। ওয়াহাসসিন ফারজাহুম, হে আল্লাহ এই এলাকাকে তুমি জেনা মুক্ত, ব্যভিচার মুক্ত, অশ্লীলতা মুক্ত এলাকা বানিয়ে দাও। এই যুবকদের চরিত্রকে তুমি পবিত্র বানিয়ে দাও। যুবকদের জন্য দোয়া করে যুবকেরা এই মাহফিলের আয়োজন করছেন। এবার আমরা মাহফিলের মূল আলোচনায় আসি। আমাদের আলোচনার বিষয় বর্তমান বিশ্বের মুসলমানদের অধঃপতন, নির্যাতন, করুণ পরিস্থিতি কেন হচ্ছে এবং এইটা থেকে পরিত্রাণের উপায় কি? আচ্ছা বলেন তো দেখি, এটা আমরা খুঁজবো কিসের মধ্যে? কেন আমাদের অধঃপতন, এগুলোর থেকে বাঁচবো কিভাবে? মানে আমাদের রোগ কোথায়, চিকিৎসা কোথায়, এই এই জিনিসগুলো খুঁজে পাবো কোথায়, কিসের থেকে খুঁজবো? দুই জায়গা থেকে খুঁজবো, একটা হলো আল্লাহ কোরআন থেকে, আর একটা খুঁজবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে, সুন্নাহ থেকে। কোরআন আর সুন্নাহ থেকে আমরা খোঁজার চেষ্টা করব যে আমাদের এই করুণ পরিস্থিতি কেন, আর এটা থেকে বাঁচতে হলে কি করতে হবে। প্রথমে আমরা আসি, আমরা এই করুণ পরিস্থিতি খুঁজবো কাদের, কাদের অধঃপতন, কাদের নির্যাতন? বলেন মুসলমানদের। তাহলে প্রথমে আমরা আসি যে আমরা যাদের নির্যাতন, যাদের অধঃপতন, যাদের পতন, যাদের করুণ অবস্থা, তা যাদের কথা আমরা খুঁজবো, আগে তাদেরকে চিনে নি তারা কারা। তাদের নাম হলো কি? মুসলমান। তাদের নাম কি? তাদের নাম কি? সবাই একটু কথা বলবেন, জিজ্ঞাসা করলে। এটা আমাদের একটা ক্লাস, কথা না বললে মনে করবো যে আমার কথা আপনারা বুঝতেছেন না, আপনাদের কথা আমি বুঝতে পারবো। আমি হলাম শুধু নোয়াখালীর মানুষ, ফেলের মানুষ, আপনারা হলেন ময়মনসিংহের মানুষ। আপনারা আমার কথা বুঝতেছেন নাকি আপনাদের কথা আমি বুঝতেছি না, এটা বুঝবো কিভাবে? এই জন্য কথা বললে বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন, আপনাদের কথা আমি বুঝতেছি। তাহলে যাদের অধঃপতন, যাদের করুণ পরিস্থিতি তারা কারা? ফিলিস্তিনে মার খাচ্ছে কারা? রোহিঙ্গা মিয়ানমারে সেখানে মার খাচ্ছে কারা? কাশ্মীরে মার খাচ্ছে কারা? চেচনিয়া বসনিয়ায় করুণ ভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন কারা? চীনের জিয়াংজাং প্রদেশে নির্যাতনের শিকার কারা? ফিলিপাইনের মিন্দানাও প্রদেশে জুলুম নির্যাতনের শিকার কারা? এমনি ভাবে সারা দুনিয়ার অঞ্চলে অঞ্চলে যদি খুঁজি, সব জায়গায় মার খাওয়া জাতি কারা? মার খাওয়া জাতি পৃথিবীতে কয়টা? অনেকে বলে না, মার খাওয়া জাতি কি দুইটা আছে নাকি? মার খাওয়া জাতি আল্লাহর জমিনে বর্তমানে একটা, সেটার নাম মুসলমান। মার দেওয়া জাতি কয়টা? মার দেওয়া জাতি এক নম্বরে ইহুদি, ফিলিস্তিনের আমাদের ভাই বোনদেরকে করুণ ভাবে নির্যাতন করতেছে। আমাদের মসজিদে আকসা, তিন মসজিদের এক মসজিদ, যেই মসজিদে সলাত আদায় করলে এক রাকাতে 500 রাকাতের ফজিলত পাওয়া যায়, সেই পবিত্র মসজিদে আকসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাদদু রিহালু ইল্লা ইলা সালাতাতে মাসাজিদ। ও আমার উম্মত, যদি কোন মসজিদের উদ্দেশ্যে বরকত লাভের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হইতে হয়, তিন মসজিদের নিয়তে বাড়ি থেকে ঘাটতি নিয়ে বের হয়ে যাবে। সেই তিন মসজিদের এক মসজিদ হল মসজিদে আকসা। সেই মসজিদে আকসা আজকে দখল করে নিয়ে যাচ্ছে কারা? তাহলে মসজিদে আকসা দখল করে নিচ্ছে কারা? ফিলিস্তিনে নির্যাতন করতেছে কারা? আচ্ছা, এই মিয়ানমারের এখানে আমাদের এই ঘরের পাশে বাড়ির পাশে এমন করুন ভাবে আমাদের মুসলিম যুবকদেরকে, নারীদেরকে, বোনদেরকে হত্যা করা হয়েছে। আমরা বিভিন্ন হাদিসের গ্রন্থে, কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কথা পড়ছি। সে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাহাদাতের ঘটনা হাদিসের কিতাবে পড়ছি। আমরা মনে মনে ভাবতাম, মনে হয় আজ থেকে 1400 বছর আগে সেই যুগের মানুষ জাহিলি যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, ওই জন্য ওই যুগের মানুষ এমন করুণ ভাবে আমাদের ভাই বোনদেরকে শাহাদাত বরণ করেছিল। কিন্তু আজকে যেই যুগ 2017 সাল, যেই যুগকে আমরা আধুনিকতার যুগ, সভ্যতার যুগ বলতেছি, আজকের এই যুগে আমাদের এই ঘরের পাশে, বাড়ির পাশে, আমাদের এই চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে কি করুণ ভাবে হত্যা করা হয়েছে। আজকের যুগের সকল যুবকেরা, বৃদ্ধরা ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে দেখেছেন কেমন করে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে। ভাই বোনদেরকে ধরে এনে গলার মধ্যে ছুরি দিয়ে জবাই করা হয়েছে, আর পা কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে। আমাদের মা বোনদেরকে কি করুন নির্যাতনের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। সারা দুনিয়া নীরব, সারা দুনিয়া নীরব, সারা দুনিয়া তাকায় তাকায় দেখে। সেখানে যারা এই করুন নির্যাতনের শিকার হয়েছেন এরা কারা? যারা নির্যাতন করেছে তারা কারা? তারা বৌদ্ধ, তাদের নাম বৌদ্ধ। তারা বলে আমাদের ধর্ম অহিংসাই পরম ধর্ম, আমরা কারো প্রতি হিংসা করি না। কেমন অহিংসা সেই নজির আমরা সেই মিয়ানমারে দেখছি। আচ্ছা বলেন তো দেখি, কাশ্মীরে কারা নির্যাতিত হচ্ছে? তাদেরকে নির্যাতন করতেছে কারা? হিন্দুরা। তাহলে ভাইরা, ইহুদিরা নির্যাতন করে, বৌদ্ধরা নির্যাতন করে, হিন্দুরা নির্যাতন করে। আচ্ছা পৃথিবীর আরো বিভিন্ন অঞ্চলে, আফগানিস্তানে, ইরাকে, বিভিন্ন অঞ্চলে, এখানে এসে কারা নির্যাতন করে? খ্রিস্টান। মাশাআল্লাহ, কিছু ভাই খুব খবর রাখে, অনেকে খবর এনে। তাহলে বোঝা যায় মার দেওয়া জাতি হল ইহুদি, মার দেওয়া জাতি খ্রিস্টান, মার দেওয়া জাতি হিন্দু, মার দেওয়া জাতি বৌদ্ধ, মার খাওয়া জাতি যেটা আল্লাহর জমিনে সেটার নাম হল মুসলমান। মার খাওয়া জাতি একটা, মার দেওয়া জাতি পৃথিবীতে অনেকগুলো আছে, ঠিক না বেটি? তাহলে এই একটা জাতি কেন মারি খায়, এটাই আমাদেরকে কোরআন থেকে বের করতে হবে। এবং এই অবস্থা থেকে যদি আমরা পরিত্রাণ চাই, আমাদের পরিত্রাণের উপায়টা কি, এটা বের করতে হবে। এক নম্বরে ঠিক করতে হবে, আমরা যারা মার খাচ্ছি সারা দুনিয়াতে তাদের নাম হল মুসলমান। আল্লাহ পাক কোরআনে কারীমে বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহা হাক্কা তুকাতী ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাব্বুল আলামিন বলেন, বান্দারে খবরদার, খবরদার মরিস না, যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে, মুসলিম হয়ে মরবি, মুসলিম না হয়ে মরিস না। কি বলছেন আল্লাহ? মুসলমান হয়ে, মুসলিম হয়ে মরতে বলছেন। সকল নবীরা তাদের ইন্তেকালের আগে তাদের উম্মতদেরকে ডেকে এনে ওসিয়ত করতেন, ও আমার উম্মতেরা মুসলমান না হয়ে কোনদিন মরিস না, মুসলমান না হয়ে মরিও না, ও আমার উম্মতেরা মুসলিম হয়ে মরিও। তাহলে আমাদের পরিচয় হলো সারা দুনিয়াতে যারা যেখানে নির্যাতিত হচ্ছে সবাই আমাদের মুসলিম ভাই, সবাই মুসলমান। ফিলিস্তিনে যারা, এরা কি মুসলমান? এরা আমাদের কি অনেকে বলে না, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানেরা আমাদের কি? মিয়ানমারের এরা আমাদের কি? এইভাবে সারা দুনিয়াতে যারা নির্যাতিত হচ্ছে তারা আমাদের কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা গুজরাতের 10 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার যেখানে মুমিন থাকুক না কেন, তারা তোমাদের ভাই। সে আমেরিকাতেও থাকলে তোমার ভাই, ব্রিটেনে থাকলেও তোমার ভাই, অস্ট্রেলিয়া থাকলেও তোমার ভাই, কিন্তু তোমার ঘরের পাশে এটা তোমার বাড়ি, এটা আরেকজন মুশরিকের বাড়ি, কিন্তু ওই মুশরিক তোমার ভাই না, কিন্তু তোমার বাড়ি এখানে আরেক মুসলিমের বাড়ি আমেরিকা, সে তোমার ভাই। বেলালের বাড়ি কোথায়? সেই হাফসা নগরী। কোথায়? সেই ইথিওপিয়া লোহিত সাগরের ওই পাশে, আফ্রিকা মহাদেশে, সেখানে বেলালের বাড়ি। অথচ নবীলের ঘরের পাশে যেই বাড়িটা, সেই বাড়িটার নাম হল আবু লাহাবের বাড়ি, তার পাশের বাড়িটা আবু জাহেলের বাড়ি। সেই বেলাল হয়ে গেল সমস্ত মুমিনদের ভাই, কিন্তু আবু জাহেল, আবু লাহাব, আবু তালেবেরা একজন মুমিনেরও কোনদিন ভাই হয় নাই। কি হয়েছে তাহলে বোঝা যায়, জমিনে যেখানে থাকুক না কেন, যদি তারা মুসলমান হয় তাহলে আমি আর সে এক জাতি, আমি আর সে এক। যদি মুশরিক হয়, মুসলমান না হয়, আমার ঘরের পাশে একই ঘরে বসবাস করলেও সে আমার ভাই না। কিন্তু আজকে মুসলমানের বড় সমস্যা, মুসলমান মুসলমানকে ভাই মনে করে না, মুসলমান মুসলমানকে হিংসা করে, শত্রুতা করে, মুসলমান মুসলমানকে শত্রু আরেক জাতি মনে করে, পাশাপাশি মুশরিককে সেই নিজের ভাই মনে করে। দেখা যায় মুসলমান হলে মুসলমান হিসাবে ভাই মনে করে না, আগে জিজ্ঞাসা করে ওই মুসলমান কোন দলের, কোন ফেরকার, কোন গোষ্ঠীর, দলবাজি করে, দল জিজ্ঞাসা করে। মুসলিমে মুসলিমে ছোট খাটো বিষয় নিয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, নিজেকে মুসলমান পরিচয় দেয় না, নিজেকে পরিচয় দিয়ে আমি অমুক সৃষ্টি, আমি কাদেরি, আমি মোজাদ্দেরি, আমি নকশবন্দি, আমি অমুক দলের, অমুক দলের আমির, আমি অমুক দলের সেক্রেটারি, আমি অমুক দলের মহাসচিব, দল ভিত্তিতে পরিচয়, কিন্তু মুসলমানের ভিত্তিতে পরিচয় মুসলমান বলে গেছে। অথচ আমরা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দারে খবরদার মুসলমান না হয়ে মরবি না। তাহলে এক নম্বরে প্রথম যে মৌলিক কথা, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইজাশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মুমিন একটা শরীরের মতো, কোনটা হাতের মতো, কোনটা পায়ের মতো, কোনটা বুকের মতো, কোনটা পায়ের মতো, যে কোনো এক জায়গায় ব্যথা হলে সমস্ত শরীরে ব্যথা অনুভব করবে। যদি আঙ্গুলে ব্যথা করে তাহলে আপনি যদি বলেন আঙ্গুলে তো সারাদিন ব্যথা করুক, আমি কিন্তু খবর নিব না, পারবেন? আঙ্গুলে ব্যথা করে আপনি খবর নিবেন না, আপনি বলেন আঙ্গুলের ব্যথা করতে তো আমার অসুবিধা কি। চোখের ব্যথা আপনি বলেন চোখের ব্যথা করুক, আমি তাকাবো না, আমার চোখের ব্যথা করলে আমার অসুবিধা কি। আপনি চোখের ব্যথা বসে থাকতে পারবেন? আপনার পায়ের নিচে কাঁটা বিচ্ছে, আপনি যদি বলেন পায়ের অবস্থা থাক যাই হবে হোক, আমার খবর নাই, আমার দরকার নাই, পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, সারা দুনিয়ার জমিনে পৃথিবীর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যত মুমিন আছে, সমস্ত মুমিন একটা শরীরের মতো গাথা। এটার কোন এক জায়গায় ব্যথা হলে, এক জায়গায় কাটা ফুটলে পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত ব্যথা অনুভব করে। এই ব্যথাটা ইমানের কারণে সম্পর্কটা হয়, যদি ইমান না থাকে এই সম্পর্ক হয় না। আজকে দেখা যায় দুনিয়ার অন্য জায়গায় ধরে থাকুক, আমাদের নিজের দেশের মধ্যেই এক মুসলমান ব্যথা পেলে আর এক মুসলমান ব্যথিত হয় না, এক মুসলমান কষ্ট পেলে জুলুম নির্যাতনের শিকার হইলে আর এক মুসলমান হা হা করে হাসে খুশি হয়, কয়ে মার খেয়েছে আমার অসুবিধা কি। কিন্তু কথা হইল এ তো মুসলমান ভাই, দেখা যায় নামাজই নামাজের সাথে শত্রুতা পোষণ করে, মসজিদে আসে এক কাতারে নামাজ পড়ে, এই কাতারের মুসল্লি মনে করে আমার পাশের তা ইহুদির দালাল, এই মুসল্লি মনে করে আমার বাম পাশের তা খ্রিস্টানের দালাল, পিছনেরটা হিন্দুর দালাল, আরেক পাশের তা বৌদ্ধ দালাল, জমিনে মুসলমান থাকলে খালি আমি আর আমার হুজুর আছি। কি বলেন আমাদের দেশে এই অবস্থা না, মসজিদে এক কাতারে নামাজ পড়ে কিন্তু সে তার পাশের ভাইকে সে মুসলমান মনে করে না, পাশের ভাইকে সে তার ভাই মনে করে না, পাশের বাইরে মনে করে ইহুদির দালাল, এটা খ্রিস্টানের দালাল, এটা হিন্দুর দালাল, এটা বৌদ্ধর দালাল, এটা ব্রিটিশের দালাল, এটা আমেরিকার দালাল। শুধু ভালো থাকলে জান্নাতে গেলে কে, আমি আর আমার হুজুর এই দুজনে শুধু জান্নাতে যাব। আমার ভাইয়ের আগম বলে না মুসলিম বিশ্বের অধঃপতনের যে কারণগুলো আমরা কোরআন আর সুন্নাহর মধ্যে পাই, এর কয়েকটা মূল পয়েন্ট শুধু আজকে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। এক নম্বর কারণ যেটা মুসলিম বিশ্বে মুসলমানদের অধঃপতনের, সেটা হল ইমানের বিশুদ্ধতা নষ্ট হয়ে গেছে, ইমানের ভিতরে রোগে ধরে গেছে, ইমান আজকে আমাদের মারা গেছে, ইমানেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين الله رب العالمين বলেন বান্দা চিন্তা করিও না, মন মরা হইও না, নিরাশ হইও না, আল্লাহর জমিন তোমরাই শাসন করবা, তোমাদের পায়ের নিচে থাকবে। শর্ত হইল ইন কুনতুম মুমিনিন, শর্ত হইল মুমিন হইতে হবে, শর্ত কি ইমান, ইমান থাকতে হবে, ইমান যদি ঠিক থাকে পুরা আল্লাহর জমিন তোমাদের পায়ের নিচে তোমরাই শাসন করবা। তাহলে আমরা পায়ের নিচে না যাই, আমাদের পায়ের নিচে জমিন না যাই, জমিনের পায়ের নিচে আমরা চলে গেছি। কি বলেন আল্লাহ বলছেন মুসলমান ইন কুনতুম মুমিনিন, শর্ত হইল ইমান, ইমানটা যদি বিশুদ্ধ থাকে, ইমানটা যদি মজবুত থাকে, ইমানটা যদি ঠিক থাকে, ইমানের মতো শক্তিশালী কোন অস্ত্র জমিনে আর দ্বিতীয়টা নাই, ইমানের মতো পাওয়ারফুল বোমা, ইমানের মতো পাওয়ারফুল পারমাণবিক অস্ত্র দ্বিতীয় আল্লাহর জমিনে আর কোনটা নাই। আল্লাহ পাক বলেন ইন কুনতুম মুমিনিন, বান্দা যদি তোমার ইমান ঠিক থাকে পুরা আল্লাহর জমিন তুমি শাসন করবা, তুমি পরিচালনা করবা। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لا يستخلفنكم في الأرض الله رب العالمين بل بندا আমি আল্লাহ ওয়াদা করতেছি যদি তোমার ঈমান ঠিক থাকে আর আমল সালে করো পুরো জমিনের নেতৃত্ব পুরো জমিনের কর্তৃত্ব তোমাদেরকেই দেওয়া হবে। তাহলে আমাদেরকে দেওয়া হলো না কেন, আমাদের থেকে কেড়ে নেওয়া হলো কেন? এটার এক নম্বর কারণ হলো আমাদের ইমানের মধ্যে গণ্ডগোল আছে, আমরা এখনো মুমিন হইতে পারি নাই। আপনার বাড়ির পাশে জমি আছে, জমি বর্গা দিবেন, জমি বর্গা বুঝেন আপনাদের দেশে কি বলে? আচ্ছা বর্গা দিবেন, বর্গা দেওয়ার জন্য আপনি চিন্তা করলেন আমার গ্রামের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যেটা, নামাজে মানুষ যেটা, দিনদার মানুষ যেটা, ওই মানুষটা রে দিব, ভালো কথা। আপনি সবচেয়ে ভালো মানুষটাকে, নামাজি মানুষটাকে আপনার 20 শতক 50 শতক জমি আপনি বর্গা দিলেন, বললেন যে ভাই আপনি চাষাবাদ করেন সুন্দর করে আমার জমিটা দেখে শুনে রাখবেন, দেখাশোনা করার পরে বছর শেষে যে ফসল পাইবেন সেখান থেকে আমাকে 50% দিবেন, আপনি 50% নিবেন, এরকম দিন আমরা। আপনি সবচেয়ে ভালো মানুষটাকে, নামাজি মানুষটাকে দিলেন, কিন্তু নামাজি মানুষটা মসজিদে গেলে আর মসজিদ থেকে বাহির হয় না, মসজিদে বসে বসে জিকির আজকার করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, ভালো কাজ করে, কিন্তু মাঠে যে ধান লাগাইছে আর কোন খোঁজ খবর নেয় না। একবার লাগা দিয়ে চলে আসছে, মসজিদে বসে বসে দোয়া করতেছে, জিকির আজকার করতেছে, ফসল কাটার সময় হয়েছে, সবাই যায় জমিন থেকে ফসল কাটে, আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়ে জমিতে ফসল কাটতে গেছে, যাই দেখে যে জমিতে কোন ফসলে হয় নাই, কিছুই হয় নাই, কারণ সে তো সারও দেয় নাই, পরিষ্কারও করে নাই, পানিও দেয় নাই, পরিচর্যাও করে নাই, কিছুই করে নাই, তো তার জমিনে ধান হইব কোথা থেকে, ফসল হইব কোথা থেকে, যাই দেখে শূন্য, কিছুই নাই, কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে আসি বললো স্যার অনেক আল্লাহ বিল্লাহ করছে, জিকির আজকার করছে, কিন্তু কপালের দোষ, জমিনে তো কোন ফসল হয় নাই, ধান হয় নাই, কিছুই হয় নাই, আপনারে কি দিব, আমি কি নিব? আচ্ছা আপনি কি সোবান আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন, কি বলবেন বলেন তো দেখি। আচ্ছা পরের বছর যখন জমি বর্গা দেওয়ার সময় হয়েছে, আপনি চিন্তা করতেছেন এই আল্লাহ আল্লাহ বুজুর করে আর জমিন বর্গা দেওয়া যাবে না, কারণ এই আল্লাহ আল্লাহ বুজুর করে দিলে গত বছর যখন খালি হাতে জমির ফসল পাই নাই, এই বছরও আমার আর ফসল পাওয়ার সম্ভাবনা নাই। আপনি আবার খুঁজবেন ওই গ্রামের সবচেয়ে বেনামাজি কোনটা, ওই গ্রামের খারাপ মানুষ কোনটা, ওই মানুষ ধরে খুঁজতে থাকবেন, তার কাছে জমি বর্গা দিব, কারণ হইল ওই লোক সারাদিন জমিনের মধ্যে পড়ে থাকবে, মাঠের মধ্যে পড়ে থাকবে, বছর শেষে যখন ফসল কাটার সময় হবে তার জমিনে ফসলটা সবচেয়ে বেশি হবে, সেও কিছু পাবে, আমাকেও কিছু দিবে, কি ঠিক না বেটি? আপনি কি সেখানে বলবেন আমার জমিন খালি পড়ে থাকলে খালি পড়ে থাকুক, তারপরেও আমি ওই নামাজে দিব, এই কথা বলবেন? আপনি দেখবেন আপনার জমিনে কোন মানুষটা ফসল ভালো করতে পারে, সেটা নামাজি না বেনামাজি মূল বিষয় না, মুসলমান না অমুসলমান সেটা মূল বিষয় নয়, যে আমার জমিনে ফসল ভালো হয়, ফসলের পরিচর্যা করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন, বিশাল এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন চান আল্লাহ ইমানদারদের কাছে দিবেন, ইমানদারদের নেতৃত্বে দিবেন, কিন্তু ইমানদারের জমিন চালানোর যোগ্যতা নাই, অযোগ্য লোকের হাতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জমিন চালানোর দায়িত্ব দেন, আল্লাহর জমিন তারা ধ্বংস করে ছাড়বে, এই জমিন সারখার করে ফেলবে, আল্লাহ পাকের জন্য মুমিনদেরকে দায়িত্ব না দিয়ে আল্লাহর এই জমিনের দায়িত্ব আল্লাহ মুশরিকদেরকে দিয়ে দেন। এই জন্যই আমাদের অবস্থা এরকম হয়েছে, সমস্যা কোন জায়গায়? ইমান নাই, ইমান নাই, ইমান হলো সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল জিনিস, হলো ইমান, ইমানের সাথে দুনিয়ার কোন অস্ত্র কোন শক্তি ইমানের বিকল্প নাই। আচ্ছা আপনাদের ইমান আছে কি নাই সবাই বলেন, অনেকের মনে হয় নাই নাকি, এদিক কি নাই মনে হয় আছে ইমান, আলহামদুলিল্লাহ সবাই ইমান আছে, এবার একটু পরীক্ষা করতে হবে ইমান আছে কি নাই, কি রাজি আছেন? পাতিলের ভাত কিন্তু সবগুলো টিপে লাগে না, কয়টা টিপেন? মাশাআল্লাহ, একটা টিপ দিলে বোঝা যায় পাতিলের ভাত সবগুলা নরম না শক্ত কি অবস্থা, তাহলে আপনাদেরকে কয়টা টিপ দিলে বোঝা যাবে এই গোবরগাঁওয়ের ভাইদের ইমান আছে কি নাই? আচ্ছা আমি প্রশ্ন করবো আপনারা খালি উত্তর দিবেন, আমি প্রথমে জিজ্ঞাসা করি বলেন ওজুর খরচ কয়টি? মাশাআল্লাহ, আচ্ছা বলেন অজু বঙ্গের কারণ কয়টি? মাশাআল্লাহ, অজু বঙ্গের কারণ সাতটি, ইমানি মাদ্রাসা পড়া না, মাশাআল্লাহ। আচ্ছা আবার বলেন নামাজের আরকান আহকাম কয়টি? মাশাআল্লাহ, বাহিরে কয়টি ভিতরে কয়টি? বাহিরে সাতটি ভিতরে ছয়টি। আচ্ছা আবার বলেন দেখি নামাজ ভঙ্গের কারণ কয়টি? মাশাআল্লাহ, এত কঠিন জিনিস সেটাও পারে এই এলাকার মানুষ, নামাজ ভঙ্গের কারণ হলো ১৯টি। আচ্ছা এবার গেল ওযু গেল নামাজ গেল সবে পাইলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন ইমানের উসুল কয়টি? এবার দেখি একজন বলে না, এতক্ষণ কিছু ইমান আছে। আচ্ছা এবার বলেন দেখি ইমানের আরকান আহকাম কয়টি? এই বান্দাদের ফেলে আমি কি করব, এই বান্দাদের কি খবর? এবার বলেন ইমান বঙ্গের কারণ কয়টি? আল্লাহর বান্দারা ওজুর পরজ শিখছে, ওজুর পরজ জানে কয়টা, ওজু কি কারণে ভাঙ্গি যায় সেটাও জানে, নামাজের ফরজ কয়টা, বাহিরে কয়টা, ভিতরে কয়টা, আল্লাহর বান্দারা সেটাও শিখছে। আল্লাহর বান্দারা কি কি কারণে নামাজ ভেঙে যায় সেটাও জানে, কিন্তু ইমানে রসুল কয়টা আল্লাহর বান্দা এটা এখনো জানে নাই। ইমানের আরকান কয়টা আল্লাহর বান্দা এখনো শিখে নাই। ইমান কি কি কারণে ভেঙে যায় আল্লাহর বান্দা এখনো শিখে নাই। তাহলে ইমান আছে কেমনে বুঝলেন? ইমানের তো কিছুই নাই, খালি কলস নিয়ে বসে আছেন, কলসের ভিতরে কিছুই নাই। ইমানের প্রথম কবলে আপনার যে প্রশ্নটা হবে, কবলের প্রশ্ন কয়টা? মাশাআল্লাহ, এখানে কবরগাঁও পর্যন্ত প্রশ্ন আউট হয়ে গেছে, জেনে গেছে সবাই। আপনারও প্রশ্ন পাই গেছেন? জি, কবরের প্রশ্ন এখানে পাই গেছেন, আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো তিনটা। এক নম্বর প্রশ্ন হলো কি, প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রশ্ন মুখস্থ করে ফেলছে। এক নম্বর প্রশ্ন হলো মা রব্বুকা, দুই নম্বর প্রশ্ন হলো মামা দীনুকা, তিন নম্বর প্রশ্ন হলো মামান নবিয়ুকা। আল্লাহ আকবার, প্রশ্ন প্রশ্ন মুখস্থ হয়ে গেছে। এবার দেখি আনসার মুখস্থ হয়েছে নাকি, কারণ সামনে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে। যারা এসএসসি পরীক্ষার্থী তারা সারা বছর ক্লাস করেছে, কোচিং করেছে, প্রাইভেট করেছে, কত প্রস্তুতি আর প্রস্তুতি। আমার আপনার এই পরীক্ষাটা কবে শুরু হবে, কয় তারিখে পরীক্ষা? কবরের পরীক্ষা কয় তারিখে? কবরের পরীক্ষা দুই তারিখে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষাটাকে এমন ভাবে সেট করছেন, এই পরীক্ষার কোন টাইম টেবিল দেন নাই। এই পরীক্ষাটা রাত ১২টায় শুরু হয়ে যায়, ফজরের সময় শুরু হয়ে যায়, জোহরের সময় শুরু হয়ে যায়, মাগরিবের সময় শুরু হয়ে যায়। এই পরীক্ষা যুবক বয়সে শুরু হয়ে যায়, কিশোর বয়সে শুরু হয়ে যায়, বৃদ্ধ বয়সে শুরু হয়ে যায়। এই ময়দানে যেই ভাইরা বসে আছি, কারো পরীক্ষা কালকেও শুরু হয়ে যেতে পারে, কারো ছয় দিন পরে, এক সপ্তাহ পরেও শুরু হয়ে যেতে পারে, কারো এক বছর পরেও হইতে পারে, কারো দুই বছর পরেও হইতে পারে, কারো পাঁচ বছর পরেও হইতে পারে। এবার বলেন দেখি আমার ভাইয়েরা, এই পরীক্ষার প্রিপারেশনের জন্য কয় ঘন্টা লেখাপড়া করছেন, কয়দিন ক্লাস করছেন, কয়টা কোচিং করছেন, কয়টা প্রাইভেট করছেন? দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে দ্বিতীয়বার দেওয়ার সুযোগ আছে, আছে কি নাই? একবার ফার্স্ট ক্লাস পাইলে দ্বিতীয়বার মনোনয়ন দিয়ে সেকেন্ড ক্লাস পাওয়ার সুযোগ আছে। কিন্তু কবরের এই পরীক্ষা যদি একবার ফেল করেন, দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে নাকি? আচ্ছা, কবরের যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্ন কি ইমানের প্রশ্ন না আমলের প্রশ্ন? কি বলেন? তিনটা প্রশ্ন ইমানের প্রশ্ন, আমলের কোন প্রশ্ন নাই। এখানে কি জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর বান্দা দৈনিক পাঁচবার নামাজ পড়ছে নাকি? কবরের প্রশ্ন আছে? আল্লাহর বান্দা যাকাত দিছ নাকি? আল্লাহর বান্দা রোজা রাখছ নাকি? আল্লাহর বান্দা হজ করছে নাকি? আল্লাহর বান্দা তুমি দান সাদাকা করছে নাকি? এসব প্রশ্ন আছে নাকি? প্রশ্ন যাতে নাই এগুলো করা দরকার কি? এবার তো বলতে পারেন হুজুর তো ভালো জিনিস বলছে, যেহেতু কবর এগুলো প্রশ্ন নেই তাহলে নামাজে পড়া দরকার নাই। কি বলেন? এইগুলার পরীক্ষাও আছে, তবে ওগুলা ফাইনাল পরীক্ষা, এটা প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষা কিন্তু দুইটা, মাস্টার্স পরীক্ষা যারা দেয় তারা দুইটা পরীক্ষা দিতে হয়, প্রথম মাস্টার্স প্রিলিমিনারি, তারপরে মাস্টার্স ফাইনাল। বিসিএস পরীক্ষা যারা দেয় তাদের প্রথম প্রিলিমিনারি, তারপরে হয় ফাইনাল। প্রথম হল প্রাথমিক পরীক্ষা, তারপরে ফাইনাল পরীক্ষা। কবরের পরীক্ষা হলো প্রিলিমিনারি পরীক্ষা, এখানে শুধু ইমানের পরীক্ষা। কিন্তু হাশরের ময়দানের পরীক্ষা হলো আপনার ফাইনাল পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে সমস্ত আমলের হিসাব জাররা জাররা করে দিতে হবে। সর্বপ্রথম যেই আমলটার হিসাব শুরু হবে, সেই আমলটার নাম হলো নামাজ। সেই আমলটার নাম কি? এই জন্য সেগুলোকে আমাদের ময়দানে লাগবে, হাসরের ময়দানে লাগবে। কিন্তু কবরের যে তিনটা কোশ্চেন, তিনটা কোশ্চেন হলো ইমান। কিন্তু আল্লাহর বান্দা কবরের পরীক্ষা যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে, কিন্তু আল্লাহর বান্দা এখনো শিখে না ইমানের উসুল কয়টা, আল্লাহর বান্দা শিখে না ইমানের আরকান আরকান কয়টা, আল্লাহর বান্দা শিখে নাই কি কি কারণে ইমান ভেঙে যায়। আমি আজকের ক্লাসে শুধু বলে যাচ্ছি, ভালো করে আগামী এক বছর পড়ালেখা করবেন, ইমানের উসুল হলো তিনটা, ইমানের উসুল কয়টা? তিনটা, তিনটা। এক নম্বরে হলো মারফাতুর রব, কবরে আপনার প্রশ্ন হবে তোমার রবকে, এই রবকে চিনার জন্য যত রকমের জ্ঞান দরকার, এটা হলো ইমানের এক নম্বর উসুল। রবকে চিনতে হবে, রবকে জানতে হবে, রবকে বুঝতে হবে। ওয়ামা দীনুকা, দুই নম্বর ইমানের উসুল হলো মারফাতুর দীন, আপনার দিন কি এটা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আপনার রব কে বলেন তো দেখি, আপনার রব কে? শুধু আল্লাহ বললে কিন্তু আনসার হবে না, এর সাথে আরেকটা জিনিস লাগাইতে হবে, একমাত্র একমাত্র লাগাইতে হবে রব। কিন্তু আল্লাহ ছাড়া অন্য রব হইতে পারে কাফের মুশরিকদের কাছে, কাফের মুশরিকদের রব কিন্তু অসংখ্য, মাহবুব কিন্তু অসংখ্য। আমার আপনার রব আর মাহবুব হল একজন, শুধুমাত্র একমাত্র আল্লাহ। আমার আপনার দীনের নাম কি? আচ্ছা বলেন তো দেখি এবার, ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? ইমান নাই, পরীক্ষায় জিরো পেয়েছেন সবাই। ইসলাম যদি সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়, আপনি স্বীকৃতি দিয়ে দিলেন আরো ধর্ম তিন চারটা আছে, কারণ ক্লাসের ফার্স্ট বয় মানে স্টুডেন্ট আরো আছে, সেগুলোর মধ্যে এটা রোল নম্বর এক। কি বলেন? যদি বলি যে ছেলেটা ফার্স্ট বয়, ছেলেটা খুব ভালো, তার অর্থ হলো এটার আন্ডারে এটার নিচে আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বান্দা আমার কাছে একটাই মাত্র দিন, সেটার নাম হলো ইসলাম। তাহলে আপনি সর্বশ্রেষ্ঠ পাইলেন কই? সর্বশ্রেষ্ঠ যদি ইমান আনেন, বুঝতে হবে এটার পরে আরো আছে, আরো কয়েকটা আছে, আপনি ওগুলাকে স্বীকৃতি দিলেন, চার পাঁচটার মধ্যে এটা শ্রেষ্ঠ, এই কথা যদি বিশ্বাস করেন আপনার ইমান ভেঙ্গে যাবে। তাহলে আপনার দিন কবরে আপনি উত্তর দেবেন কি, যে দিন কয়েকটা ছিল তোর মধ্যে আমারটা শ্রেষ্ঠ নাকি? এই উত্তর দিলে তো বেড়া তারা কবে যে বেড়া জিরো পাবে না, কোন বাঙালি আসতাম জিরো পাবেন না, মানে নাম্বার দেওয়ার যোগ্যতা নাই। তাহলে আপনাকে শিখতে হবে আপনার দিন কি, এটা সম্পর্কে নলেজ লাগবে। তিন নম্বর প্রশ্ন, আমার নবী ইউকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার জ্ঞান লাগবে। এই তিনটা হলো ইমানের উসুল, ইমানের মূল ভিত্তি। ইমানের আরকান আহকাম হলো নয় আর ছয়, পনেরোটা। এটা শুধু মনে রাখবেন, ইমানের আরকান আহকাম কয়টা? পনেরোটা, বাহিরে নয়টা ভিতরে ছয়টা। ইমান ভাঙ্গার কারণ আছে দশটা, আজকে আলোচনা করব না, আজকে এটা আমার আলোচ্য বিষয় না। ইমান ভঙ্গের কারণ যদি না জানেন তো সারা জীবন ইমান নাই, কিন্তু আপনি বসে আছেন আমার ইমান আছে। এক লোক সারা রাত ঘুমাইছে, সকালবেলায় উঠে ফজর নামাজ পড়তে চলে গেছে, জিজ্ঞেস করলো কি ভাই ফজর নামাজ পড়তে এসে ওযু করেন না কেন? বলে যে হুজুর এসার নামাজের সময় গরম পানি দিয়ে সুন্দর করে উজু করছিলাম। এসার নামাজ উজু করছি না, এখন আবার ফজর নামাজ উজু কেন? এবার আপনি কি বলবেন? বলবে যে আল্লাহর বান্দা রাত্রে যে ঘুমাইছো এসার নামাজের পরে, রাত্রে ঘুমাইলে তো উজু ভাঙ্গি যায়, কিন্তু আল্লাহর বান্দা তো জানে না ঘুমাইলে উজু ভাঙ্গি যায়। আল্লাহর বান্দা জোহরের নামাজ উজু করছে, উজু করার পরে জোহরের নামাজ পড়ছে, কয়েকবার প্রস্রাব করছে, টয়লেটে গেছে আসছে, আসরের নামাজ উজু বাদে চলে আসছে। জিজ্ঞেস করলাম কি ভাই তুমি না টয়লেটে গেছো, টয়লেটে গেলে কি হয়েছে, আমার উজুর কি অসুবিধা কি? কি বলেন? যদি ওই আল্লাহর বান্দা উজু ভঙ্গের কারণ না জানে, সে সারা জীবন টয়লেট করবে, তার কোনদিন উজু ভাঙবে না। যদি আল্লাহর বান্দা উজু ভঙ্গের কারণ না জানে, সারা জীবন ঘুমে থাকলেও উজু ভাঙবে না। আল্লাহর বান্দা যদি উজু ভঙ্গের কারণ না জানে, শরীরের থেকে রক্ত বাইরে বেরো, আল্লাহর বান্দা উজু ভাঙবে না। আল্লাহর বান্দা যদি ইমান ভঙ্গের কারণ না জানে, আল্লাহর বান্দা আমার ভাইয়েরা জেনে রাখুন, সারা জীবনে ইমান আপনার থেকে বিদায় নিয়ে যাবে। আপনি বসে আছেন, আপনার ইমান ঠিক আছে, এই জন্য আমাদের দেশে অনেক ভাইকে বলতে শোনা যায়, ভাই আমি নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু খুব শক্ত। এরকম মুসলিম আমাদের দেশে আছে? আরে বেটা তুই নামাজ পড়লে কি হইব, তোর নামাজ পড়লে তোর ইমান জানা আছে, আমি নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু খুব মজবুত, এরকম শোনা যায় না? আরে বেটা, যেই ইমানে তোমাকে ফজরের নামাজের সময় সোয়ানি থেকে তুলতে পারলো না, বসাতে পারলো না, যে ইমান এত দুর্বল, এত দুর্বল, এত অসুস্থ ইমান, অসুস্থ হইতে হইতে বিছানার সাথে লেগে গেছে, যে ইমান তোমাকে ফজরের সময় ঘুম থেকে তুলতে পারে না, যে ইমান তোমাকে কয়েক বছর ধরে মসজিদ পর্যন্ত টেনে আনতে পারে না, আল্লাহর কসম ওই ইমান তোমাকে হাজার হাজার মাইল ধরে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। তুমি তো এখান থেকে বুঝতে পারো ইমান আছে কি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসকালুস সালাতু আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়াল ফজর, কোন আল্লাহ বান্দা যদি ফজরের জামাতে না দেখো, ইশার জামাতে না দেখো, নিশ্চিতভাবে বুঝে নিও তার ঈমান নাই, মুনাফিক হয়ে গেছে। আমাদের দেশে দেখা যায় জোহরের জামাতে, আসরের জামাতে, মাগরিবে ইশার যা হয়, ফজরের জামাতে মুসল্লি নাই, মসজিদ খালি, শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর তিন নম্বর মুসল্লি নাই। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব বলে, ও আল্লাহ বান্দারা শোন, যদি চাকরি না হইতো ফজরের জামাতে আমাদের তো পাওয়া যেত না। চাকরি হওয়ার কারণে আমাদের দুজনকে পাইছে, আজানটা হয়েছে, যদি এটা চাকরি না হইতো তো আমরাও আসতাম না। দেখা যায় পুরো গ্রামে একটা লোক মসজিদে আসে নাই, এরকম মসজিদ বাংলাদেশে আছে কি নাই? তাহলে ওই গ্রামের মানুষের ইমান আছে কি নাই? যদি ইমান থাকতো ফজরের নামাজ জানতে পারে না যে ইমান এটা কেমন ধরনের ইমান। তাহলে মুসলিম বিশ্বের অধঃপতনের মূল এক নম্বর যে কারণ সেটা হলো আমাদের ইমানের সমস্যা, ইমানের রোগ, ইমানের মধ্যে কঠিন কঠিন রোগে ধরছে। ইমানের একটা বড় রোগের নাম হলো শেরেক। ইমানের একটা রোগের নাম মনে রাখবেন শেরেক। এই শেরেক এমন এক মারাত্মক রোগ, এই রোগে ধরলে ওরা ইমানকে একেবারে খেয়ে ফেলে। ক্যান্সারে ধরলে যেমন মানুষের শরীরকে মানুষকে খেয়ে ফেলায়, ঠিক একইভাবে শেরেক নামক রোগে যদি কাউকে ধরে ওই আল্লাহর বান্দার সব ইমান খেয়ে নিঃশেষ করে দেয়। শেরেকের রোগ আপনাদের দেশে আছে কি নাই? অনেকের মধ্যে মনে হয় নাই, কারণ সে রেখেছি না। সে রেখে জিনিস অসংখ্য শেরেক, অসংখ্য কুসংস্কার, অসংখ্য কুপর, অসংখ্য বেদাত সমাজের মধ্যে ঢুকে আছে। আমরা যদি আজকে রাত্রে সারা রাত হিসাব দিই, একটা একটা করে হিসাব দিল, শেরেক শেষ হবে না। অনেক জায়গায় দেখা যায় আল্লাহর বান্দারা কবরের সামনে গিয়ে সেজদা করতেছে, দেখা যায় কি যায় না? কবরের সামনে সেজদা দেখা যায় না? কবরবাসী গিয়ে কবরের মাইয়াতকে সেজদা দিতেছে, আল্লাহর ওলিকে সেজদা দিতেছে। এই সেজদা দেওয়া কি ইমান না শেরেক? তার ইমান থাকে কি চলে যায়? আল্লাহ তাআলা যদি কাউকে আপনি সেজদা দেন, সাথে সাথে আপনার ইমান চলে যাবে। আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট করে বলছেন, খবরদার বান্দা, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ। বান্দা খবরদার, চাঁদের সেজদা করবি না, চন্দ্রের সেজদা করবি না, সূর্যের সেজদা করবি না, কোন গাছকে সেজদা করবি না, কোন মানুষকে সেজদা করবি না, সেজদা করবি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমরা দেখি অসংখ্য জায়গায় মানুষ মানুষকে সেজদা করে, আল্লাহর এক গোলাম আর এক গোলামকে সেজদা করে, গাছকে সেজদা করে, পাথরকে সাপকে সেজদা করে, এরকম অসংখ্য শেরেক আছে কি নাই? দেখা যায় বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহর ওলিদের কাছে সন্তান কামনা করে, আল্লাহর ওলিদের কাছে বলে, ও আল্লাহর ওলি আমার ছেলে দরকার, আমার একটা ছেলে দাও। ছেলে কি আল্লাহর ওলি দে না আল্লাহ দে? অনেক জায়গায় দেখা যায় আল্লাহর ওলির কাছে যাই বলে, আমি বিপদে আছি আমারে বাঁচাও, আল্লাহ বাঁচায় না আল্লাহর ওলি বাঁচায়। এরকম অসংখ্য ছেলেক আমরা সমাজের মধ্যে দেখি। তারপরে দেখেন সকালবেলায় উঠার পর থেকে শুরু করে অসংখ্য শেরেক আর শেরেক। দোকানে যাবেন, প্রথম কাস্টমার বাকি চাইবেন, বাকি দিবে না। যদি বলেন যে ভাই যে সকালবেলায় আমার টাকা নাই, বিকেল বেলায় দিব, বলবে যে ভাই আপনি আমার প্রথম কাস্টমার, আপনাকে টাকা দেওয়া যাবে, আপনাকে এখন বাকি দেওয়া যাবে না। তো বাকি দিলে অসুবিধা নাকি? এই যে আপনার শেরেকি বিশ্বাস আপনার ভিতরে ঢুকে আছে। সপ্তাহে প্রতিদিন বাস কাটা যায়, একদিন বাস কাটা যাবে না, ওই দিনটার নাম কি? আপনাদের দেশে কি বারে কাঁদে না? সোমবার। তো সোমবারে বাস কাটলে অসুবিধাটা কোথায়? যদি মনে করে সোমবারে বাস কাটলে আমার বাসা সব উজাড় হয়ে যাবো, শেষ হয়ে যাবো, ভাই আপনার ইমানও এরকম উজাড় হয়ে গেছে। কারণ আল্লাহকে নিষেধ করছে সোমবারে বাস কাটছে, আল্লাহ রসুল নিষেধ করছে, আপনি পাইলেন কই? ওই হিন্দুদের মুশরিকদের কুসংস্কার সেদিকে বিশ্বাস আপনার মধ্যে ঢুকে গেছে। সকালবেলা বাড়ি থেকে বের হয়েছেন, পথের মধ্যে খালি গলসি দেখছেন, আজকে আমার যাত্রা অযাত্রা হয়ে গেছে, খালি গলসি দেখে ফেলছি। কি বলেন, হয় না? রাস্তার মধ্যে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতেছে, আরে বরবাদ, আজকে আমার যাত্রা নাস্তি হয়ে গেছে, ঝাড়ু দেখে গেছি। বাড়ি থেকে বের হওয়ার আগে ঘর যদি ঝাড়ু না দেয় বলে যায় বের হওয়া যাবে না, ঘর ঝাড়ু দিয়ে তারপরে ঘর থেকে বের হতে হবে। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গিয়ে যদি আবার ফিরে আসে বলে যায় আজকে অবস্থা শেষ, আজকে যাত্রা শুভ হয় নাই। সোমবার দেখা যায় শনিবার মঙ্গলবারে বিয়ে সাদের কোন দাওয়াত নাই, যত দাওয়াত খালি বৃহস্পতিবারে শুক্রবারে। কি বলেন, শনি মঙ্গলবারে বিয়ে হয় না? ভাই কি হয়েছে, শনি মঙ্গলবার ভালো না? শনি মঙ্গলবার ভালো না এটা কে বললো? এটা মুশরিকের বিশ্বাস, শেরিকের বিশ্বাস ঢুকে গেছে। এরপরে দেখা যায় মহারানা ধরছে 5,01,001 টাকা। কে ভাই 5,00,000 সাথে 1,001 টাকা আসলো কেন? ভাই সোজা সোজা ধরলে বিয়ে ভালো হয় না, এটা হয় 1 টাকা বাড়াইতে হয় না 1 টাকা কমাইতে হয়। 1 টাকা বাড়ানো কমানোর মধ্যে একমত থাকে, রহস্যটা কি? এই জাতীয় শেরিক অসংখ্য হাজার হাজার শেরিক সমাজে আছে। শুভ অশুভ মঙ্গল অমঙ্গল এগুলো বিশ্বাস করা শেরিক, গণকের কাছে যাওয়া শেরিক। অনেকে বলে ভাই হাতের দেখা গুলো একটু দেখেন তো কি অবস্থা, ভাই একটু দেখেন আগামী মাসের মেষ রাশির কি অবস্থা, তুলা রাশির কি অবস্থা, কুম্ভ রাশির কি অবস্থা হবে, ভাই একটু আমার রাশিটা গণে দেন, বলে না? বাস এই জাতীয় গণনা বিশ্বাস করা ইমান চলে যাবে। অনেক যুবক ভাইয়ের হাতের মধ্যে বর্তমানে লাল লাল সুতা বান্ধা দেখি, দেখেন নি আপনারা? কিরে ভাই, ও যুবক ভাই তোমার হাতে এই সুতা বান্ধা কেন? কয়েক মাস ধরে এক আল্লাহ রলিয়ে দিছে, বলছে এটা তো সাথের এক দি কোন বিপদ আপদ কিছু করে গ্রাস করবে না। এই সুতা দুনিয়ার কোন মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে, এই বিশ্বাস প্রশ্ন করলে সেরে কি নাম চলে যাবে? যেই মুসলিম সমাজ এই জাতীয় হাজার হাজার ছেলেকে বিশ্বাস করে, ওই মুসলিম সমাজ জমিনে নির্যাতিত হবে না, খারাপ হবে। মুসলিম সমাজের ইমান শেষ, ইমান শেষ, ইমান নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে শুনো, তোমরা কোন চিন্তা নাই, কোন ডর নাই, আল্লাহর জমিন তোমরাই চালাইবা যদি তোমরা ইমানদার হও। তাহলে 1 নম্বর কারণ কি? ইমানের সমস্যা, ইমান ঠিক করতে হবে। 2 নম্বরে আসেন, 2 নম্বর সমস্যা যেটা, আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় ধরনের নিয়ামত আমাদেরকে দিচ্ছেন যেটার নাম হলো কোরআন। এই কোরআন এমন একটা কিতাব যে কিতাব দিয়ে সারা দুনিয়া শাসন করা যায়, সারা দুনিয়া পরিচালনা করা যায়, সারা দুনিয়ার নেতৃত্ব এই কোরআনের হাতে। কিন্তু আজকে মুসলমান কোরআন ছেড়ে দিচ্ছে, কোরআনের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই, কোরআনের সাথে জীবিত মানুষের কোন সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক আছে মরা মানুষের। কোরআনের সাথে সম্পর্ক আছে কাদের? কোন চৌধুরী বাড়ি, কুইয়া বাড়ি, পাটোয়ারি বাড়ি, যদি কোন ধনী লোক মারা যায় ইমাম সাহেব হাফেজ সাহেব ছাত্রদেরকে নিয়ে যায় কোরআন খতম শুরু করে দিছে। জীবিত থাকতে ওই চেয়ারম্যান সাহেব পাটোয়ারি সাহেব কোনদিন তাফসীরের কোরআন না ফিরে আসে, কোরআনের তাফসীরও শুনত না, কোরআনের অবস্থার কাছে ভালো লাগত না, মরার সাথে সাথে কোরআনের জোয়ার, কোরআনের জোয়ার বয়ে যাচ্ছে। কি বলে, হচ্ছে না? তাহলে কোরআনকে মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? কবরস্থানে যাই কোরআনে কারিমের তালাওয়াত জোরে সোরে চলতেছে, কিন্তু বাহিরে ওই হারে কোরআন তালাওয়াতের আওয়াজ নাই। প্রতিদিন সকালবেলা গান বাজনার আওয়াজ বের হয়, ঘর থেকে কোরআন তালাওয়াতের আওয়াজ বের হয় না। আল্লাহ বলছেন লিউনজিরা মান কানা হাইয়া, বান্দা ধরে রাখো, কোরআন নাজিল করছি জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য না। কিন্তু কোরআন জীবিত মানুষ বাদ দিয়ে আজকে মরা মানুষের জন্য কোরআন। আল্লাহ কোরআন ছেড়ে দেওয়ার যে জাতি, সেই জাতিকে আল্লাহ সারা পৃথিবীতে মার খাওয়াবে না কি করবে? কারণ কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যেখানে লাগবে, যার সাথে লাগবে, যেই জায়গায় লাগবে, সেই জায়গা হয়ে যাবে মূল্যবান মহাদামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে সর্বপ্রথম যেই জায়গায় লিখে রাখছেন সেই জায়গাটার নাম কি সবাই জানা না? দেখি এগের আমরা কি জানা না কেউ? জি লাউহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ের কাছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় লাউহে মাহফুজের কথা বলছেন। বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাউহিম মাহফুজ। কোরআনে মাজীদ কি আমি আল্লাহ সংরক্ষিত রাখছি কোথায়? লাউহে মাহফুজে। কোরআনে কারীম লেখা থাকার কারণে এত মূল্যবান হয়ে গেছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সামনে রাখছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাযিল করে লাউহে মাহফুজ থেকে যে জায়গায় আনছেন ওই জায়গাটার নাম কি বলেন তো দেখি? প্রথম আসমানে একটা জায়গা আছে লাইলাতুল কদরের রাতে নাযিল হয়েছে। আমি কিন্তু বলে দিচ্ছি সব, ওই বলার ভিতর থেকে কোশ্চেন, অর্থাৎ মনোযোগ দিয়ে শুনলে আপনি ওখান থেকে কোশ্চেন উত্তর দিতে পারবেন। তাহলে প্রথম লাইলাতুল কদরের রাত্রিতে যে জায়গা নাযিল হয়েছে ওই জায়গার নাম কি? বাইতুল ইজ্জত। ইজ্জত ওয়ালা ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, এই কোরআনকে যে জায়গায় আমি প্রথমে রাখলাম, এই জায়গা আগে ইজ্জত ওয়ালা ছিল না, কোরআন রাখার কারণে এই জায়গার নাম হয়ে গেছে ইজ্জত ওয়ালা ঘর, বাইতুল ইজ্জত। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যেখানে যাবে সেই জায়গার ইজ্জত বেড়ে যাবে, সেটা সবগুলো বাইতুল ইজ্জত হয়ে যাবে। পুরো জমিনে যদি কোরআন ছড়ায় পড়ে পুরো জমিন হয়ে যাবে আরদুল ইজ্জত, ইজ্জত ওয়ালা জমিন। যে জাতির কাছে কোরআন থাকবে ওই জাতি হয়ে যাবে কাওমুল ইজ্জা, ইজ্জত ওয়ালা কাওম। সুবহানাল্লাহ। এটা নকলা পায় রাশেদীদের হাতে, সাহাবায়ে কেরামের হাতে, তাবেঈনে কেরামের হাতে, তাবে তাবেঈনে কেরামের হাতে ছিল কোরআন। এই জন্য তারা সারা পৃথিবীতে মাইর খায় নাই। যখন মুসলমান কোরআন ছেড়ে দিছে মুসলমানের ইজ্জত চলে গেছে, ঠিক না বেটি? কোরআনে কারীম যার উপরে নাযিল হয়েছে ওই মানুষটার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আল্লাহর জমিনে হাজার হাজার অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সমস্ত নবী রাসূলদের সাইয়্যিদ হয়ে গেলেন, সমস্ত নবী রাসূলদের নেতা লিডার হয়ে গেলেন। কারণ কি? কারণ হলো এই আল্লাহর বান্দার উপরে, এই রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিলের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়ে গেছেন সকল রাসূলের সেরা রাসূল, সকল রাসূলের প্রধান রাসূল। কোরআনে কারীম নাযিল হয়েছে কোন মাসে বলেন তো দেখি? মাশাআল্লাহ, সবাই জানে কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। আল্লাহ পাক ঘোষণা দিবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বান্দা শুনো, কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। তাহলে যেই মাসে কোরআন নাযিল হয়েছে ওই মাস বাকি এগারো মাসের মধ্যে সেরা মাস। রমজান মাস সেরা মাস না? সেরা মাস হয়েছে কেমনে? কিসের কারণে? কোরআনের কারণে। যেই রাত্রে কোরআন নাযিল হয়েছে ওই রাতের নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিনাল শাহর। কোরআন নাযিলের কারণে ওই রাত হয়ে গেছে হাজার হাজার মাসের মধ্যে সারা মাস সারা রাত। সুবহানাল্লাহ। কোরআনে কারীম নাযিল হয়েছে দুই নগরীতে, মক্কা নগরী আর মদিনা নগরীতে। মক্কার এক সময় মানুষ বলতো বাক্কা, কোরআন নাযিলের কারণে ওই মক্কা হয়ে গেছে মক্কা মুকাররমা। মদিনাকে এক সময় মানুষ বলত ইয়াসরিব, কোরআন নাযিলের কারণে মদিনা হয়ে গেছে মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। কোরআনের কারণে মক্কা হয়ে গেছে মুকাররমা। মদিনা হয়ে গেছে মুনাব্বারা, সুবহানাল্লাহ। কোরআন যে পাহাড়ের উপরে সর্বপ্রথম নাজিল হয়েছে ওই পাহাড়ের নাম কি? জাবালে নূর। ওই পাহাড়ের নাম জাবালে নূর। ওই পাহাড় ছিল গারে হেরা, কোরআন নাজিলের কারণে তার নাম হয়ে গেছে জাবালে নূর, সুবহানাল্লাহ। যেই ঘর গুলাতে কোরআন নাজিল হয়েছে রাসুলের স্ত্রীদের ঘর, এই ঘর গুলার নাম কি? এই ঘর গুলাকে এত বেশি মহব্বত করলেন, এই ঘর গুলার সম্মান মর্যাদা এত বাড়াই দিলেন। আল্লাহ কোরআনে কারিম এই ঘর গুলার উল্লেখ করে একটা সুরার নামে দিয়ে দিচ্ছেন, সুরা আল হুজুরাত। এই কোরআন যেখানে গেছে, যার উপরে নাজিল হয়েছে, যার সাথে লাগছে, যেখানে গেছে সব জায়গার দাম হাজার হাজার গুণ বেড়ে গেছে। এই কোরআনের আল্লাহ পাক সিফাত দিয়েছেন, উপাধি দিয়েছেন কোরআনে কারিম। কোরআনকে কি বলা হয়? যেখানে আছে সেখানে সম্মান আছে, কোরআন যে জাতির সাথে আছে সেই জাতির সাথে সম্মান আছে, কোরআন নাই ওই জাতির কপালে লাঞ্ছনা আছে। কোরআনের উপাধি দিচ্ছেন আল্লাহ পাক কোরআনে মাজিদ, বাল হুয়া কোরআনুম মাজিদ। মাজিদ মানে হলো মাজদওয়ালা, নেতৃত্বওয়ালা, সম্মানওয়ালা। কোরআন যেই জাতির সাথে আছে সারা দুনিয়ার নেতৃত্ব দিবে ওই জাতি, কোরআন নাই সারা দুনিয়ার লাঞ্ছনার শিকার হবে ওই জাতি। কোরআনে কারীমের সাথে লকব দিয়েছেন আল্লাহ পাক ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম। আল্লাহ বলেন বান্দা তোদেরকে এমন এক কোরআন দিলাম যে কোরআন সকল সায়েন্স টেকনোলজির মৌলিক জ্ঞান, সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সায়েন্স টেকনোলজিতে ভরপুর। যেই জাতির সাথে কোরআন থাকবে ওই জাতি সায়েন্স টেকনোলজিতে সারা বিশ্বে নেতৃত্ব দিবে, যে জাতির সাথে কোরআন থাকবে না ওই জাতি একটা মশা মারার ওষুধ বানাইতে জানবে না, মশা মারার কয়েল বানাইতে জানবে না যদি কোরআন না থাকে। এই জন্য কোরআনকে নিয়ে তারা রিসার্চ করতেছে, সায়েন্স টেকনোলজি আসলে তারাই আবিষ্কার করতেছে। আমরা খালি কোরআন মরা মানুষের জন্য ব্যবহার করি, আর কোন জায়গায় কোরআন নাই। এই জন্যই আজকে আমাদের এই অধঃপতন। এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহের একটা কবিতা আছে, সুন্দর কবিতা। আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলছেন, ওহে জমানামে মুআসসাজ থে মুসলমান হোকর, ওহে জমানামে মুআসসাজ থে মুসলমান হোকর, আর তুম খার হয়ে তারকে কোরআন হোকর। ও মুসলমান শুনো, ওই জামানায় মুসলমান নেতৃত্ব দিছে মুসলমান হওয়ার কারণে, আজকে তোমরা লাঞ্ছনার শিকার হচ্ছ তারকে কোরআন হোকর, কোরআন ছেড়ে দেওয়ার কারণে। তোমাদের সমস্ত সম্মান মর্যাদা সবকিছুর চাবিকাঠি কোরআন, সে কোরআন ছেড়ে দিয়েছ আজকে তোমরা। কোরআন হুজুর ভাড়া করে খতম করা আমাদের দেশে আছে না নাই? আছে। আল্লাহ বলা আমাদেরকে ভাড়া করে আনে খতম করা, কিন্তু যে আল্লাহর বান্দায় ভাড়া করে আনে খতম করা, ওই আল্লাহর বান্দা জীবনে খতম কোরআন তেলাওয়াত করে নাই। আল্লাহর বান্দা এক পৃষ্ঠা কোরআন নিজেও পড়ি দেখে নাই। আল্লাহর বান্দা নিজেও কোরআন পড়ে না, ছেলেও পড়ে না, মেয়েও পড়ে না, স্ত্রীও পড়ে না, কেউ পড়ে না, ভাড়া করে করে মাঝে মাঝে কোরআন পড়ায়। কোরআনের সাথে সম্পর্ক হলে এইরকম। তাহলে যেই জাতি কোরআন সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই সেই জাতির উপরে অধঃপতন আল্লাহর গজব নেমে আসবে। কয়টা গেল? দুইটা বড় বড় কারণ। তিন নম্বর কারণে আসেন, তিন নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 120 নম্বর আয়াতে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'আ মিল্লাতাহুম قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. الله رب العالمين বলেন, ও মুমিন ভালো করে শুনে নাও, ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার যদি তোমরা অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে কোন সাহায্য করব না, সমস্ত সাহায্য আমার পক্ষ থেকে বন্ধ হয়ে যাবে এবং আমি আল্লাহর সাথে তোমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। আপনারা আল্লাহর বন্ধু নাকি? এবার কথা বলে না, এ বন্ধুত্ব নাই, আল্লাহকে মহব্বত করেন না, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চান না। আল্লাহ পাক কোরআন কারীমে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমার যত ইমানদার বান্দা জমিনে আছে সবাই আমার ওলি, আমার বন্ধু। সুবহানাল্লাহ, আল্লাহ কয় আমার বন্ধু, বন্ধু কয় আমি জানি না, আপনারা খবরে নেই। আল্লাহ বলতেছে এই মাহফিলে যত মানুষ বসিয়েছে এগুলো সব আমার বন্ধু, আমি জিজ্ঞাসা করি আল্লাহর সাথে আপনাদের বন্ধুত্ব আছে, সবাই চুপ করে দিচ্ছে। আল্লাহ বন্ধুত্ব করতে চায়, আপনারা বন্ধুত্ব করতে চান না। আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, সূরা আল বাকারা 258 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সমস্ত মুমিনেরাই আমার ওলি, সবাই আমার বন্ধু। কিন্তু আল্লাহ বলছেন সূরা খবরদার, সূরা আল বাকারা 120 নম্বর আয়াতে, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, যদি ইহুদিরা তারা মুশরিকদের কালচার অনুসরণ করো তাহলে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, আমি আল্লাহ তোমরা বিপদে পড়লেও যত ডাক বেড়াকো আমি কোন সাহায্য করব না। তাহলে আজকে মুসলমান ইহুদি নাসারার কৃষ্টি কালচার অনুসরণ করে কি করে না? আমাদের যুবক ভাইদের দিকে তাকায় দেখেন, মাথার চুল কাটে কাদের ডিজাইনে? জি, আপনাদের দেশে কাটে নাকি? দেখবেন সেলুন দোকানে চতুর্পাশে দি অনেকগুলা সেলুনের চুল কাটার ডিজাইন আছে, এগুলা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ডিজাইন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলার ডিজাইন নাকি ওসমান রাদিয়াল্লাহু তাআলার ডিজাইন নাকি আলী রাদিয়াল্লাহু তাআলার স্টাইল নাকি কার স্টাইল? সবগুলা বড় বড় গ্রামের শিল্পী, বড় বড় খেলোয়াড়, বড় বড় বিভিন্ন মুশরিক ইহুদি খ্রিস্টানের চুল কাটার ডিজাইন, ওই স্টাইল গুলো দেওয়া আছে। আমাদের মুসলিম যুবক যাই বলে, ভাই আমাকে এই রোনালদোর মতো কাটিয়ে দাও, আমাকে অমুকের মতো কাটিয়ে দাও, আমাকে অমুকের মতো কাটিয়ে দাও, মুসলিম যুবক যাই যাই বলে নামাজুল্লাহ। তো যেই মুসলিম যুবক ইহুদি নাচারার চুল কাটা পছন্দ করে ওই মুসলিম যুবকের আল্লাহ কোনোদিনও সাহায্য করবে না। ওই মুসলিম যুবক মায়ের কাছে আর উপায় নেই, মুসলিম যুবক আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শের সুন্নাহ দাড়ি, এই দাড়িকে না রেখে আজকে দাড়ি নিয়ে খেল তামাশা করে, এখান দিয়ে একটু রাখে, এখান দিয়ে একটু কাটে, এখান দিয়ে একটু রাখে, এক সপ্তাহ এক ডিজাইন রাখে, আরেক সপ্তাহ আরেক ডিজাইন রাখে, এরকম করে না? করে না, আপনাদের দেশেও করে। দাড়ি নিয়ে ঠাট্টা করলে খবরদার যুবক ভাই শোনো, দাড়ি রাখো নাই কবিরা গুনাহ করছো, কিন্তু দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবা ইমান তাও হারাইবা, আমও যাইব সালাও যাইব। দাড়ি নিয়ে ঠাট্টা করিও না যুবক ভাই, দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রোহ করিও না, যদি রাখতে পারো আলহামদুলিল্লাহ, নবীর সুন্নাহ রেখে দাও, ওয়াজিব জিনিস রেখে দাও, কবিরা গুনাহ করিও না, রাখতে পারলে রাখিও না, ঠিক আছে তুমি রাখো নাই নাও, অপরাধ করতেছ, কিন্তু এই সুন্নাহ নিয়ে এই ওয়াজিব জিনিস নিয়ে ঠাট্টা বিদ্রোহ করিও না। এই ঠাট্টা বিদ্রোহ করা ইহুদি নাসারার কালচার, মুশরিকের কালচার, এই কালচার অনুসরণ করবা মা লাকা মিন আল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহর ঘোষণা, যত মার খাবি আল্লাহ আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ কোনো জবাব দিব না। আজকে মায়ের খেতে খেতে শেষ, আল্লাহর কাছে এত চিৎকার দিচ্ছে আল্লাহ শোনে না, শুনবে কেমনে? দাঁড়ি নিয়ে ঠাট্টা তামাশা, এরপরে মুসলিম যুবক হাফ প্যান্ট পরে পরে হাঁটে, দেখেন না মুসলিম যুবক হাফ প্যান্ট পরে হাঁটে। তুমি মুসলিম যুবক, তুমি হাফ প্যান্ট পরে হাঁটবে কেন? হাফ প্যান্ট পরে মুসলমান সংস্কৃতি নাকি? এটা মুশরিকি সংস্কৃতি। মুসলিম যুবক হাতের মধ্যে ছুরি লাগায় লাগায় হাঁটে, ছুরি লাগাইতে খুব মহব্বত করে, এখন যুবকদের হাতে হাতে ছুরি দেখা যায়। ছুরি কি নারীর পোশাক না পুরুষের পোশাক? নারীর পোশাক আপনি করবেন কেন? আপনারা তো পছন্দ কেন ছুরি করবেন কেন? গলায় চেন দে, জমরুপি বলছে আজকের যুবক গলায় চেন দে, গলায় চেন তো দিব নারী, তুমি কেন গলায় চেন দিয়ে নিয়ে হাঁটবা, কানের চুল লাগিয়ে হাঁটবা, গলায় চুল দিয়ে ছুরি দিয়ে হাঁটবা? এগুলো তো মুশরিকের কালচার, ইহুদি নাসারার কালচার। এই কালচার যত তোমার মধ্যে ঢুকবে তত বেশি বাইর খাইবা। এই কালচার মুক্ত হয়ে নবীর কালচার ধরবা, সাহাবায়ে কেরামের কালচার ধরবা, সারা পৃথিবীর নেতৃত্ব তোমরা দিবা। সুরা একটা সুরা আছে, সুরাটার নাম কি? সুরা সোয়াদ। সারা জোরটা পরে দেখবেন, লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলি। একবার আবু তালেব যখন মারা যাবে, কাফের মুশরিকেরা সবাই আসবে, এসে বলে আবু তালেবরে তুমি তো মনে হয় দুনিয়া থেকে চলে যাবে, তবে তোমার বাতিদার সাথে একটা আপোষ রফা করে দিয়ে যাও, কারণ তুমি মারা যাওয়ার পরে বাতিদারে যদি আমরা অত্যাচার করি মারি, সবাই বলবো দেখো আবু তালেব যতদিন ছিল বাতিদারে মারে নাই, আবু তালেব মরে গেছে এখন বাতিদারে মারা শুরু করছে, সুতরাং তুমি জীবিত থাকাকালীন আমাদেরকে একটা ফয়সালা করে দিয়ে যাও। আবু তালেব বলল কি ফয়সালা? বলল যে ঠিক আছে তোমার বাতিদারে আমরা একটা ঘর বানাই দিব, মসজিদ বানাই দিব, ওই মসজিদে ঢুকে ঢুকে তোমার বাতিদারের কথা বন্দেগী করবে, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের যে সকল মাহবুদ আছে মূর্তি আছে বিভিন্ন কিছু আছে এইগুলোর বিরুদ্ধে যেন কোনো কথাবার্তা না বলে চুপচাপ থাকে, আমাদের যুব সমাজকে যেন নষ্ট না করে, নাউজুবিল্লাহ এই কাজ না করলে আমাদের কোনো আপত্তি নেই, তুমি একটু ঠিক করে দিয়ে দাও। আবু তালেব খবর দিল বাতিদারে আমার কাছে আসো আমার কিছু জরুরি কথা আছে, আল্লাহ রাসূল তখন গেলেন, যাওয়ার পরে দেখে সব শয়তান গুলা আবু তালেবের সামনে বসে আছে, একদিকে আবু জাহেল শয়তান, একদিকে আবু লাহাব শয়তান, একদিকে উতবা, একদিকে উতবা ইবনে আবি মুয়াইত সবাই বসে আছে, আল্লাহ রাসূল দেখেই বুঝছে শয়তান আর শয়তানে বুদ্ধি করতেছে। আবু তালেব বলে বাতিদারে যে কোনো সময় আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, মরে যেতে পারি, যাওয়ার আগে একটা ফয়সালা এদের সাথে তোমার করে দিয়ে যাই। বলে কি ফয়সালা? বলে তুমি একা একা ইবাদত করতে কি করবে, এদের মাবুদদের বিরুদ্ধে কিছু বলিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবারে এরা যেহেতু সবাই আপনার কাছে আছে আমি একটা সুসংবাদ দিই, আমি এমন একটা কালেমা শিখাই দিব যেই কালেমা যদি এরা সবাই মানে নেয় তো সারা দুনিয়ার লিডার সারা দুনিয়ার নেতা এরা হয়ে যাবে। এখন এরা তো এরা রাসূলকে মানতে পারে না কিন্তু নেতৃত্বের জন্য এরা সব বুঝে রাসূল যে হক এটা কিন্তু জানে, কিন্তু চিন্তা করে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে আমাদের নেতৃত্ব চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো আমি এমন এক কালেমা শিখাবো যেটা মেনে নিলে সারা দুনিয়ার নেতৃত্ব দিবে, খালি মক্কা কিসের সারা পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে। তখন এরা বলে এই কালেমা এত বোকা, আচ্ছা কালেমাটা একটু বলো তো দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই রাত মেরে বলে উঠে মুহাম্মদ এটা পুরানা কথা, এটা তো আজকে 10 বছর ধরে শুনে আসতেছি পুরানা কথা, এই কথা বলে সবাই উঠে উঠে চলে যাচ্ছে। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছে আমার বলার উদ্দেশ্য যে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদি কালেমাটা এমন এক কালেমা আল্লাহ রাসূল বলছে এই কালেমা গ্রহণ করলে সারা বিশ্ব নেতৃত্ব তোমাদের হাতে আসবে। সুবহানাল্লাহ, যেটা আজকের মুসলিম যুবক ওই লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডাবাদ দিয়ে মুসলিম যুবক মুশরিকদের দিকে হা করে টেলের মতো তাকায় দিচ্ছে, কোন মুশরিক যদি দেখে তার প্যান্টটা এখান থেকে ছিঁড়ে গেছে মুসলিম যুবক সবগুলো প্যান্টকে কাটে কাটে এখান থেকে কাটা বানায়, দেখছেন না কি প্যান্ট এখান থেকে কাটা এখান থেকে কাটা এখান থেকে কি ব্যাপার এগুলো কাটা কেন? ওই অমুক জায়গায় যে ব্রাজিলে একজন এখান থেকে কাটে দিছে, বাস ওই আর্জেন্টিনার একজন কাটে দিছে, আর্জেন্টিনার যুবক ব্রাজিলের যুবক মুশরিক যুবক তাকে দেখে আমার মুসলমান যুবক প্যান্ট কাটে, তাহলে ওই প্যান্ট কাটা মুসলমানকে আল্লাহ কেমন করে সাহায্য করবে? এই প্যান্ট কাটার কোপালে আজাব ও গজব ছাড়া আল্লাহর পক্ষ থেকে আর কিছু থাকবে না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে মুশরিকদের কৃষ্টি কালচার ফলো করবা আমার পক্ষ থেকে কোন সাহায্য পাওয়া যাবে না। এই যে আজকে কত ডিসেম্বরের কয় তারিখ? আজকে 21শে ডিসেম্বর, এর কয়দিন পরে 31 তারিখ রাত্রে, ডিসেম্বরের 31 তারিখ রাত্রে, এটা কি আজ আবার বুঝতেও কষ্ট, থার্টি বুঝতে হবে, ফার্স্ট বুঝতে হবে, নাইট বুঝতে হবে, অনেক কিছু বুঝার শোনার ব্যাপার আছে। আল্লাহ এখন থেকে মুসলিম যুবকেরা এই 31শে ডিসেম্বর রাত্রি আসলে কক্সবাজারের কোন হোটেল বুকিং দিয়ে পাওয়া যায় না, এখন ফোন করে দেখেন সব হোটেল বুকিং, সেন্ট মার্টিনের সব হোটেল বুকিং, ঢাকা শহরের নামি দামি হোটেল সব বুকিং, এই যে মুসলমানের কি এত হোটেল বুকিং হইল কেন? এই কালচারটা মুসলিমদের অমুসলিমদের, এটা তো বাংলা নববর্ষ না আরবি নববর্ষ না, যদি তুমি বাঙালি বুঝলে বাংলা নববর্ষ, তুমি মুসলমান আরবি নববর্ষ, যদিও ওগুলো জায়েজ নাই, কিন্তু খ্রিস্টানদের এই নববর্ষ তুমি কেন তো পাগল হয়ে গেছো মুসলিম যুবক, তোমার কি এটার সাথে তোমার কি, তোমার তো কোন সম্পর্ক নাই, নিকটতম দূরতম কোন সম্পর্ক নাই তোমার 31শে ডিসেম্বরের সাথে, কিন্তু দেখা যাচ্ছে মুসলিম যুবক 31শে ডিসেম্বর রাত্রি আসলে অশ্লীলতায় ভক্ত হয়ে 31 নাই পালন করতেছে, ওই জাতিকে আল্লাহ কেমন করে সাহায্য করবে, যেই জাতির যুবকেরা আজকে খ্রিস্টান কালচার নিয়ে ব্যস্ত, তো তাদেরকে তো খ্রিস্টানেরা মারবেই, কারণ এই জাতি তাদের কালচার দাঁড়িয়ে ফেলছে। এরপরে দেখেন মুসলিম যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়, এক সময় সালাম দিত, এখন কিন্তু সালাম মুখ দিয়ে বাইর হয় না, এখন দেখবেন মুরব্বী দেখলে মুখ দিয়ে সালাম বের হয় না, এক সময় মুরব্বী দেখলে দূরের থেকে সাইকেল থেকে নামি যেত, আমরা যখন রাস্তা দিয়ে যাইতাম আমাদের বাবা বলে দিছে, বাবা রে শোনো ওই গ্রামের আমাদের গ্রামের অমুক অমুক মুরব্বী, এরা যখন রাস্তা দিয়ে দেখবা দূরের থেকে সাইকেল থেকে নামি যেবা, আমরা যখন দেখতাম ওই মুরব্বী আসতেছে সাইকেল থেকে নেমে যাইতাম, নেমে মুরব্বীর পাশ দিয়ে যাই সালাম দিতাম, ভয়ে ভয়ে যাইতাম, তারপরে মুরব্বী পার হয়ে গেলে যাই সাইকেলে উঠতাম, আর এখন দেখি যুবক ওই মুরব্বীর গায়ের উপরে আমি সাইকেল তুলে দে, মুরব্বীর গায়ের উপরে তুলে দে, কিসের সালাম কিসের নামা কিছুই নাই, আবার কিছু কিছু গাইতে দেখি সালাম দে ইহুদিদের মত, সালাম দে খ্রিস্টানদের মত, আসসালামু আলাইকুম সুন্দর করে বলে না, বলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলে নাকি আপনাদের দেশে, আমাদের দেশে কিন্তু বলে, বলে তো সালাম আলাইকুম, সালাম আলাইকুম এটা তো ইহুদিদের সালাম, এটা মুসলমানের সালাম না, আবার কিছু কিছু দেখা যায় সালাম আলাইকুম বলে না, এমনি করে খালি হাত তোলে, এ হাত তোলে সালাম দেওয়া এটাও ইহুদিদের রীতি, আবার কারণে কারণে দেখা যায় কিছু বলে না, এমনি খালি হাত তোলে, আবার মাঝে মাঝে দেখা যায় লাঠিও মারে, এগুলো সব ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার, আল্লাহ রাসূল বলেছেন খবরদার আমার উম্মত লা তুসাল্লিমু তাসলিমাল ইহুদি ওয়ান নাসারা, খবরদার আমার উম্মত ইহুদি নাসারাদের মতো সালাম দিও না, ইহুদি নাসারার মতো সালাম দিও না নিও না, আজকে যুবক বার্থডে পালন করা নিয়ে মহাব্যস্ত, বার্থডে দিন দিন এত বেশি প্রচার লাভ করতেছে, খালি বড় বড় কেক আর খ্রিস্টানের কালচার, বার্থডে ম্যারেজ ডে কি আপনাদের দেশে বার্থডে হয় নাকি, আগে বলুন বিয়ের দিন বেলা খাইতেই পেত না, এখন যখন টাকা পয়সা বেড়ে গেছে এখন শুধু ডেও বেড়ে গেছে, এখন বার্থডে বেড়ে গেছে, ম্যারেজ ডে বেড়ে গেছে, অমুক ডে তমুকে কত ডে, এখন মাগুর মাছ খাবেন, আপনি ফল পলা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, এগুলো লিখত, আজকে ডাক্তারের কাছে গেলে সর্বপ্রথম লেখে আপনি খাবার কমান, খবরদার আপনি এটা খাবেন না এটা খাবেন না এটা খাবেন না, সব উল্টা, এক সময় লিখতো এটা খাইবেন এটা খাইবেন এটা খাইবেন, এখন লেখে কি খাবার না, তাহলে বোঝা যায় এখন টাকা পয়সা বেড়ে যাওয়ার কারণে মানুষ খাইতে খাইতে মরে, এক সময় মানুষ না খাই মরছে, এখন ডায়াবেটিস হয়েছে বাস খাবার বন্ধ, প্রেশার হয়েছে খাবার বন্ধ, এই রোগ হয়েছে খাবার বন্ধ, খালি খাবার কমাও, এখন ডাক্তার বসিয়ে হোক খাবার কমাও, আর এক সময় ডাক্তারের নসিহত ছিল খাবার বাড়াও, কারণ তখন অভাব মানুষ খাইতে পারতেছে না, মানুষের যখন এখন টাকা পয়সা বেড়ে গেছে, এখন বার্থ ডে বেড়ে গেছে, ম্যারেজ ডে বেড়ে গেছে, নববর্ষ বেড়ে গেছে, বিভিন্ন দিবস পালন বেড়ে গেছে, সুনানে বাইহাকীর সহি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদি নাসারার খ্রিস্টানদের কালচার অনুসরণে বান্দা আমার উম্মত যদি ভালোবাসা দিবস ধরে দেখেন মুরব্বী, কিন্তু ভালোবাসা দিবসের অভাব হচ্ছে, মুরব্বীও দেখছে যে যুবকেরা এই 14ই ফেব্রুয়ারি আসলে ভ্যালেন্টাইন্স ডে নামে অশ্লীলতার দিবস আজকে পালন করে। আবার ওই যে মে দিবস, মে দিবস না, আরেকটা আছে না, এপ্রিল ফুল পালন করে। অথচ এপ্রিল ফুল মুসলিম উম্মার শোকের দিন, মুসলিম উম্মার প্রথমের দিন, সেদিন মুসলিম যুবকেরা বসে বসে কানবে না কেন্দ্রে সেদিন উৎসব পালন করে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল বলছেন এইরকম ইহুদি খ্রিস্টানদের কৃষ্টিকালচার ফলো করবা, আমি রাসূলের সাথে তোমার হাসর হবে না, তোমার হাসরটা হবে ওই ইহুদিদের সাথে, হাসর হবে খ্রিস্টানের সাথে, হাসর হবে ওই হিন্দু বৌদ্ধের সাথে, মুশরিকের সাথে। আপনারা কার সাথে হাসর স্থান? আমরা নবী সালামের সুন্নত ছেড়ে দিছি। নবী সালামের সুন্নত হলো কারামত, নবী সালামের এক একটা সুন্নত এক একটা কারামত। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মুসলিম শুন, ইজা রাআইতুম আর-রাজুলা ইয়াতীরু ফিল সামা ওয়া ইয়ামশী আলাল মা, মুসলিম উম্মাহ শুন, যদি কোন মানুষকে দেখো আকাশের মধ্যে উঠতেছে অথবা পানির উপর দিয়ে চলতেছে, এরকম যদি দেখো ফালা তুসাদ্দিকু, খবরদার খবরদার ওই মানুষের আল্লাহ বলে মনে করিও না। আমরা তো একটু যদি দেখতে পারি কোন আকাশে উঠতেছে পানির উপর হাঁটতেছে এইরকম দেখলে তো বিরাট আল্লাহ বলে কি বলেন ইমাম শাফি রহমাতুল্লাহ বলতেন, খবরদার এইরকম দেখলে তুমি আল্লাহর ওলি হিসাবে সার্টিফিকেট দিও না। তুমি দেখবা ওই আল্লাহর বান্দার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি নামের কয়টা সুন্নত আছে, যত বেশি সুন্নত তত বেশি কারামত, যত বেশি সুন্নত তত বড় আল্লাহর ওলি। যার মধ্যে পঞ্চাশটা সুন্নত আছে তার ভিতরে পঞ্চাশটা কারামত আছে, যার ভিতরে পঞ্চাশটা সুন্নত আছে সে তত বড় আল্লাহর ওলি, যার ভিতরে ষাটটা আছে সে আরো বড় আল্লাহর ওলি। অলৌকিক ঘটনা দেখানোর নাম কারামত নয়, নবীর সুন্নতের আমলের নাম কারামত। মুসলিম মনে করে যে অস্বাভাবিক অলৌকিক কিছু দেখলে এটার নাম মনে হয় কারামত, এটা মুশরিকও পারে ইহুদিও পারে খ্রিস্টানও পারে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নত হলো কারামত। মুসলিম যতদিন নবী সাল্লামের সুন্নত আঁকড়ে ধরে থাকবে ততদিন মুসলিম সারা বিশ্বের নেতৃত্ব দিবে, নবী সাল্লামের সুন্নত আস্তে আস্তে ছেড়ে দিবে, মুসলিমের নেতৃত্ব দুনিয়া থেকে খতম হয়ে যাবে, মুসলিম সব জায়গায় মার খাবে আর মার খাবে। আজকে মুসলিম ডান হাত দিয়ে খেতে পছন্দ করে না, বাম হাত দিয়ে খাইতে ভালো লাগে। যে বাম হাত দিয়ে যখন খায় তখন মনে করে তো আধুনিক হয়েছে মডার্ন হয়েছে, ডান হাত দিয়ে খাইলে হুজুর এখনো পুরানা যুগে আছে এজন্য হুজুরে চামচ দেখায় না হাত দিয়ে খায়। আমাদেরকে অনেক জায়গায় বলে তখন দেখে চামচ দিয়ে খাওয়ার জন্য চামচ দিয়ে না খাই হাত দিয়ে খাই, হুজুর এখনো পুরানা যুগে আছে এখনো মডার্ন হইতে পারে না, চামচ দেখাতে জানে না, বাম হাত দেখাতে জানে না, দাঁড়ায় দাঁড়ায় খাইতে পারে না, হুজুর এখনো বসে বসে খায়, হুজুর এখনো আধুনিক হইতে পারে নাই। রাসূলের উম্মত যত আধুনিক হইবে সুন্নত ছেড়ে তত মার খাইবা। তুমি কি সুন্নি না ওয়াহাবি নাকি তোমার এটা দেখবে না। মিয়ানমারে মারার সময় জিজ্ঞাসা করে না, ও তুমি দেওবন্দি না বেরেলভি না হানাফি না শাফি না মালিকি না হাম্বলি, নাম শুনছে মুসলমান তারে মারি শেষ করে দিছে। মারার সময় ওই মানুষগুলোর মুখে দাড়িও ছিল না, পাঞ্জাবিও ছিল না, টুপিও ছিল না, সবগুলোর প্যান্ট শার্ট করা ওদের মতই ছিল, শুধু নামটা ছিল মুসলমান। এটা দেখে দেখে চেসনিয়া বসনিয়ায় সেই মুরগির মতো সবাই করে করে শেষ করছে। দুনিয়ার যেখানে মুসলমানকে মারা হয়েছে সেখানে দেখা হয়নি এটা শিয়া না সুন্নি না ওয়াহাবি নাকি আমি না দেখে আমি না ওহাবি না দেওবন্দি না বেরেলভি নাকি দেখা হয় নাই, মুসলমান দেখে দেখে মারছে। এই জন্য আমার ভাইয়েরা নবীর সুন্নত হলো আমাদের জন্য কারামত, নবীর সুন্নত হলো নেতৃত্ব দেওয়ার বড় হাতিয়ার। এই জন্য নবীর সুন্নত ছাড়া যাবে না। ইসলাম যত পুরানা যুগে যাবেন ততই হলো খাপি, যত আধুনিকের দিকে আসবেন তত হলো বেজাল। দুনিয়া সব জিনিসের নতুন মডেল হলো ভালো, 2010 মডেল আর 2015 মডেল দুটা কি এক নাকি, মানে যত পরের মডেল তত কি আপনার ভালো, কিন্তু ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে মনে রাখবেন যত পুরানা মডেল পাইবেন তত মনে করবেন খাঁটি জিনিস। যদি দশম হিজরির মডেল পান মনে করবেন অরিজিনাল জিনিস, যদি পনেরো হিজরির মডেল পান মনে করবেন খাঁটি জিনিস, বিশ হিজরির মডেল পাইলেন, পঞ্চাশ হিজরির মডেল পাইলেন, একশো হিজরির মডেল পাইলেন, যত পরের মডেল তত মনে করবেন আস্তে আস্তে বেদাল ঢুকছে ইসলামের মধ্যে, যত পুরানা যুগে ফিরে যাবেন ততই আপনি মনে করবেন আপনি আসল ইসলামের মধ্যে আছেন। তাহলে আমরা বেশি বিস্তারিত দিকে যাব না। চার নম্বর পয়েন্ট হলো কি, সুন্নত ছেড়ে দেওয়া। মুসলিম উম্মাহকে সুন্নত ছেড়ে দিছে, রাসূলের সুন্নত ভালো লাগে না, এখন রাসূলের সুন্নত বাদ দিয়ে বসে বসে প্রস্রাব করতে ভালো লাগে না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে মুসলিম যুবক। রাস্তার পাশে যেমন কুকুর প্রস্রাব করে, বিভিন্ন প্রাণী প্রস্রাব করে, প্রস্রাব করে ওই সকল প্রাণী যেমন পানি হবে না, বেলা গুলো না, টিসু হবে না, মুসলিম যুবক ও প্রস্রাব করে কিছুই না। যদি বলি ভাই নামাজ পড়তে আসো, আজান দিছে, ভাই আমার কাপড় না পাক, যারা নামাজ পড়ে না তাদের কাপড় জীবনেও কোনোদিন পাক হয় না। দেখবেন যে যত নাম বেনামাজি ভাইকে ডাকবেন যে ভাই আসেন আজান দিছে একটু নামাজ, ভাই কাপড় ঠিক নেই, তা কাপড় ঠিক হবে কবে? কবরে যাওয়ার দিন নতুন কাপড় পরিচ্ছন্ন কাপড় পরাই সেদিন ঠিক হবে, এর আগ পর্যন্ত কাপড় পাক হয় না। আপনি বলবেন ভাই কাপড় পাকের দরকার নাই, প্রথম কদিন না পাক কাপড় বের করেন, পরে আস্তে আস্তে পাক হয়ে যাবে। যদি বলে যে না পাক, বলবে যে ভাই আসলে অসুবিধা নেই, না পাকলে কদিন পরেন, নাপাক থাকবে নাকি? আপনি প্রস্রাব করে পায়খানা করে টিস্যু নাই, পানি নেই, কিছু নাই, তাহলে দাঁড়াই এমন ড্রেস পরেন যেই ড্রেসে আপনি বসতে পারেন না, যেই ড্রেস পরে বসে প্রস্রাব করা যায় না, ওই পোশাক পরা মুসলিম যুবকের জন্য যায় নাই হারাম। আমার মা বন্ধুর অবস্থা, পুরুষদের পোশাক পছন্দ হয়, নারীর পোশাক আর পছন্দ হয় না। পুরুষের জন্য ওয়াজিব হলো ফরজ হলো টাকনুর উপরে প্যান্ট পরিধান করবে, নারীর জন্য টাকনুর নিচে পরবে, কিন্তু মুসলিম যুবক প্যান্টকে এত নিচে নামায় দিছে রাস্তার ময়লা আবর্জনা সব পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার মা বোনেরা বলতেছে আমাদের তো এটা পছন্দ হয় না, এই জন্য মা বোনেরা তুলতে তুলতে হাঁটু পর্যন্ত নিয়ে আসছে। অথচ এরপরে দিকে রাখবে পুরুষ, পুরুষ উপরে রাখে না। এই শীতের দিন পুরুষ মুসলিম যুবক তাকাই দেখেন শার্ট প্যান্ট পরার পরে পরে কোটো লাগাইছে, কত কিছু লাগাইছে। আর আমাদের মা বোনেরা এই প্রচন্ড শীতের মধ্যেও পাতলা কাপড় পরতে পরতে পরতে পরতে সব খুলতেছে। যেই মুসলিমের যুবক, যেই মুসলিম নারী, যেই মুসলিম মহিলা এই কুপুরী সংস্কৃতি সুন্নত পরিত্যাগ করে থাকবে, ওই চাষিকে আল্লাহ কোনদিন রহমত করবেন না, ওই জাতি শুধু মার খাওয়া ছাড়া কোন উপায় থাকবে না। পাঁচ নম্বর কারণে আসেন চারিত্রিক পদস্খলন। মুসলিম উম্মার বড় সম্পদ হল চরিত্র, আখলাক বড় সম্পদ। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, আল্লাহ বলছেন রাসূল আপনাকে সবচেয়ে উত্তম চরিত্র উত্তম আখলাক দিয়ে পাঠাইছি। আজকে মুসলিমদের আখলাক একেবারে নাই, আখলাক বরবাদ। মুসলমানের আখলাক আছে? আচ্ছা বলেন তো দেখি, বাজারে কোন জিনিস কিনতে গেলে এক কেজির জায়গায় 900 গ্রাম 800 গ্রাম দেয় মুসলমান না হিন্দু? কি বলেন, গরুর গোশত কিনতে গেলে 5 কেজি কিনবেন, দেখবেন যে এমন ভাবে পাল্লা দিছে আপনারা 6 কেজি দিয়ে দিছে, হুজুর দেখেন কত বেশি বাড়াই দিছি, এমন ভাবে দিছে হুজুরের মহব্বত করি 5 কেজির জায়গায় 6 কেজি দিয়ে দিছে, হুজুরের প্রতি এত মহব্বত। একটু পরে পাশে আরেক দোকানে যাই, মা ভাই দেখি 4.5 কেজি, হুজুরের মহব্বত করতে 1 কেজি বাড়াই দিছে, আরেক দোকানে যাই দেখি 5 কেজি, আধা কেজি কম। তাহলে এই কাজ কে করছে, মুসলমানে করছে না হিন্দু করছে? বাজারের মধ্যে ব্যবসায়ী গুলো দেখেন, বাজারের ব্যবসায়ী সব দলে দলে হিন্দু দোকানে যায় মুসলমান দোকানে যায় না, একই জিনিসের দোকান পাশাপাশি হিন্দু দোকানও আছে, মুসলমানের দোকানও আছে, মুসলমানের দোকানে কেউ যায় না, সবাই ধরে ধরে হিন্দুর দোকানে যায়। জিজ্ঞেস করলাম, কি রে ভাই, মুসলমান ভাইয়ের দোকান রাখি হিন্দুর দোকানে যাচ্ছেন কেন? বলে যে মুসলমান ভাইয়ের দোকানে গেলে উপরে দেখায় ভালো জিনিস, ভিতরে দিয়ে দেয় ভেজাল জিনিস। দেখায় আমাকে এক ধরনের চাউল, দিয়ে দেয় আরেক ধরনের, দেখায় এক ধরনের আটা, দিয়ে দেয় আরেক ধরনের। ওজনে যাওয়ার সময় 5 কেজির জায়গায় 4.5 কেজি, 10 কেজির জায়গায় 9 কেজি, কিন্তু ওই হিন্দুর দোকান থেকে যখন নিছি তখন কম পাই নাই, ভেজাল পাই নাই। আপনি অস্ট্রেলিয়া যাই দেখেন, আমেরিকা যাই দেখেন, বিভিন্ন দেশে যাই দেখেন, ওইসব মানুষ গুলার আখলাক কত উন্নত হয়ে গেছে, আর আমার দেশের মুসলমানের আখলাক আপনি দেখেন। রাস্তার পথে রাস্তা চিনতে চান না, জিজ্ঞেস করলেন, ভাই আমি একটু এখান দিয়ে হোসেনপুর যাবো, কোন দিকে যাব? একজন মুসলমানকে জিজ্ঞাসা করেন, দেখবেন হে কত বিরক্ত, আপনাকে কথা বলার তার সময় নাই, কিন্তু আপনি অস্ট্রেলিয়া যান, আমেরিকা যান, লন্ডন যান, একজন খ্রিস্টান একজন ইহুদির কাছে জিজ্ঞাসা করেন, ভাই আমি একটু অমুক জায়গায় যাবো, হে আপনারে হাতে ধরে দেখায় দেখায় ম্যাপ করে এদিকে ডানে যায়, লেফটে যাবে, রাইটে যাবে, এমনে যাবে, এমনে যাবে, সব দেখায়। যতক্ষণ আপনি বলবেন হ্যাঁ বুঝছি, তারপরে আপনারা ছেড়ে দিবে। ওজনে দেখেন, ওসব দেশের ওজনের অবস্থা দেখেন, খাবারের অবস্থা দেখেন, এইভাবে আখলাকের অবস্থা দেখেন। মুসলমানের আখলাক আজকে জিরোর কোটায়, সাহাবায়ে কেরাম নেতৃত্ব দিচ্ছেন সারা দুনিয়ার আখলাক দিয়ে, চরিত্র দিয়ে। আজকে চরিত্রই নেই, বরবাদ চরিত্র। মুসলিম যুবক জেনা বেবিচার অশ্লীলতায় মহাহত্ত। আজকে দেখা যায় মুসলিম যুবক এমনকি এত জঘন্য পাপাচারে লিপ্ত হয়েছে, সমকামিতার মতো জঘন্য অমানবিক, যেটা পশু পাখি গরু ছাগল কুকুর বিড়াল কেউ করে না, ওই কাজের মধ্যেও মুসলিম যুবক লিপ্ত হয়ে গেছে। তো ওই মুসলিমদেরকে আল্লাহ কিভাবে সাহায্য করে, চারিত্রিক পদস্খলন। এরপরে বড় একটি কারণ, 6 নম্বরে যে কারণ, সেটি হল মুসলিম অনৈক্য, মুসলিম দলাদলি, তাআসুব। মুসলমানদের মধ্যে আজকে দলাদলি বেড়ে গেছে। আমরা 7টা কারণ বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। এরপর আমাদের আরেকজন ইনশাআল্লাহ বড় আলেম আছেন, আলোচনা করবেন, আপনারা ধৈর্য ধরে ইনশাআল্লাহ শুনবেন। 6 নম্বর কারণ যেটা, সেটা হল মুসলমানদের মধ্যে দলাদলি, দলবাজি বেড়ে গেছে, তাআসুব বেড়ে গেছে। মুসলমান দল ছাড়া কিছু বোঝে না, দল কানা, দল কানা, দলের প্রতি অন্ধ, শুধু মনে করে আমি আর আমার বিশ্বাসী হুজুর যেই দলে আছি এই দলটাই আল্লাহর জমিনে একমাত্র জান্নাতি দল, আর বাকি মানুষ যা আছে সবগুলো জাহান্নামী। আল্লাহর রাসূল আসলেন, নবী রাসূল আসলেন যুগে যুগে জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, আর আমরা এখন বসে বসে শুধু জান্নাতি মানুষের জাহান্নামী বানাই। নবী রাসূল আসলেন কাফেরকে মুসলিম বানানোর জন্য, আমরা এখন বসে বসে মুসলমানকে খালি কাফের বানাই, বসে বসে কতবাদি অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের। জিজ্ঞেস করি হুজুর মুসলমানকে, বলে যে আমি আর আমার বিশ্বাসে হুজুর, মুসলমান খালি দুইজন জমিনে, আর যা আছে চতুর্দিকে সব কাফের। এরকম পতোয়া হয় নাকি? অনেক জায়গায় শুনি এরকম, যে সব খালি কাফের, কাফের, কাফের। নবী রাসূল আসলেন কাফেরদেরকে মুমিন বানানোর জন্য, আর আমরা আছি মুমিনদেরকে, মুসলমানকে কাফের বানানোর জন্য। আজকে মুসলিম উম্মাহ যেখানে চারিত্রিক পদস্খলন, 95% মানুষ এই এলাকার নামাজ পড়ে না, আমার সব ঠিক আছে কি নাই দেখা যায়, সবাই সমর্থন দিতেছে ঠিক আছে। বাংলাদেশের পুরা বাংলাদেশের অবস্থা যদি পর্যালোচনা করি, 95% মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5% মানুষ আছে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই দেশের 95% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদেরকে কিভাবে নামাজ বানানো যায় সেই চিন্তা আমাদের মাথায় নাই। যেই 5% নামাজ পড়ি, এই 5% মসজিদে যাই মারামারি শুরু করি। একজন বলি, ও নামাজি তুমি তো খ্রিস্টানের দালাল, এই কয় তুমি ইহুদির দালাল, এই কয় তুমি হিন্দুর দালাল, তো মসজিদ তো সব দালালে ভরপুর, বাহিরে যে নামাজ পড়ে না, এই কয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করছে, আমি মসজিদের ধারে কাছেও না। কারণ মসজিদে গেলে হয় ইহুদির বাইরে যেতাম, না হয় খ্রিস্টানের দ্বারা, না হয় বৌদ্ধের দ্বারা, না হয় হিন্দুর দ্বারা, মসজিদের বাইরে ভালো আছে। একদিন এক লোকে গল্প শুনছিলাম, এক গরু দৌড়াইতে দৌড়াইতে গিয়ে মসজিদে ঢুকছে, হুজুরের মসজিদ থেকে দৌড়ানে সুস্থ গরু, এবং কোন বেয়াদবের গরু ওই বেয়াদবের খুঁজতেছে, খুঁজতে বাড়িতে গিয়ে গরুওয়ালা পাওয়া গেল। গরুওয়ালারে বললো, এই গরুওয়ালা কোন বেয়াদব, তোর গরু মসজিদে গেছে, তুই খবর রাখলি না কেন, মসজিদ কি গরু ঢুকার জায়গা নাকি? বলে যে হুজুর, আমি তো বুঝি এই জন্য জীবনে মসজিদে যাই না, গরু তো বুঝে না, অবুঝ এই জন্য মসজিদে চলে গেছে, অবুঝ গরু এই জন্য চলে গেছে, আমি তো বুঝের মানুষ এই জন্য আমি মসজিদে যাই না। আজকে সমাজে অনেক নেতৃস্থানীয় ভাই দেখা যায় প্রতিদিন নামাজে নাই, শুক্রবারে আছে, তাও শুক্রবারে সবাই শেষে আসবো, কিন্তু মানুষকে ডিঙ্গে ডিঙ্গে চলে যাবে সামনের দিকে, যাতে সবাই জানে অমুক সাহেব মসজিদে আসছে, এটা চতুর্দিক থেকে সবাই দেখে, পিছনে বসে থাকলে তো কেউ দেখবে না। সামনে নির্বাচন আসতেছে, কবু সবাই চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এলে তো একদিন মসজিদে দেখলাম না, যদি ভোট কমে যায় মাঝে মাঝে মসজিদে গেলে নামাজ করা হইল, কিছু ভোট হইল, কিছু রাজনীতিও করা গেল, এরকম অবস্থা দেখা যায় কি যায় না? তাহলে সেই দেশে 95% মানুষ বেনামাজি, সেই দেশে 5% মুসল্লি নিজেরা মারামারি করে, শয়তান বলে আলহামদুলিল্লাহ আমি খুব নিরাপদে আছি, আমার 95% নিয়ে আমি নিরাপদে বাইরে বসে আছি, ভিতরে 5% গেছে আমার খেলার, আমার মানা নাশনে গেছে, এবং ভিতরে ভিতরে তাদের মধ্যে কন্দল লাগাই দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরাও ভিতরে ভিতরে খুব মজা পাই নিজেরা নিজেরা ঝগড়া করতে, একজন আরেকজনের বলি লামা যাবি, একজন আরেকজনের বলি অমুক তমুক, কত রকমের গালি গালাজ, ও ভাই মুসলমানের ঘরে আগুন লাগছে, ফতোয়াবাজি বন্ধ করে সব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আগুন নিবাই, মুসলমানের মুসলমানের দলাদলি বন্ধ করে সব মুসলিম ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রসূলকে শক্ত করে ধরি, কেউ কারো বিরুদ্ধে কথা বন্ধ করি, দোষ ত্রুটি সবার মধ্যে আছে, আমার মধ্যেও আছে, আমি আমার নিজেকে ফেরেশতা মনে করি, মনে করি আমার মতো ভালো মানুষ জমিনে আর নাই, মনে হয় আমি আল্লাহর নবী, কিন্তু আপনারা যদি দি ভাই আমার দোষ ত্রুটি গুলো একটু বাইর করেন, দেখবেন যে আমার দোষ ত্রুটি বাইর করতে করতে আপনি 100টা বাইর করে ফেলছেন, কিন্তু আমি 100টার একটাও আমার চোখে দেখি নাই, আমি মনে করতেছি আমি বিরাট বিরাট আল্লাহর নবী, আসলে আমার মধ্যেও অসংখ্য দোষে ভরপুর, নিজের দোষ ত্রুটি নিজেকে তো দেখে না। এই জন্য আমরা একজন আরেকজনের গালি গালাজ না করি, সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। ছোটবেলায় ওয়াজ শুনতে গেলাম, হুজুর এক বয়ান করছিলেন, আজও বলি নাই, বলে যে দুই হুজুর এক জায়গায় ওয়াজ করতে গেছে, ওয়াজ করার পাকে দুই হুজুর এক রুমে এক কক্ষে ছিলেন, এক রুম থেকে একজন ওয়াজ করতে আসছেন আরেকজন বসে আছেন, সবাই মানুষ গেছে যাই বলতেছে, হুজুর যে হুজুর এখন ওয়াজ করতে স্টেজে গেছে এই হুজুরটা কেমন আপনার থেকে একটু শুনি, ওই শোনো হে তো কোন আলেম না, হে তো একটা গরু, দেখি একটা গরু না, এই আলেম নাকি, আচ্ছা ঠিক আছে, এই হুজুর ওয়াজ করে রুমে গেছে, ওই হুজুর আসছেন এখানে ওয়াজ করতে, এই হুজুরকে জিজ্ঞেস করলো, ভাই এখন যিনি ওয়াজ করতে গেছে এই আলেমটা কেমন আলেম, বড় আলেম না ছোট আলেম, আপনার থেকে একটু শুনতে চাই, আরে হে কি আলেম নি, হে তো একটা ছাগল, একজনকে আনে দিছে খড়কুটা, আরেকজনকে আনে দিছে কাঁঠাল পাতা, বলে তো ও বেয়াদব তোদের গ্রামে জীবন একবার আসছে, এইগুলা কি দিবি, এগুলা মানুষ খায় নাকি, বলে হুজুর আপনি না বলছেন সেই গরু, আপনি না বলছেন ছাগল, তো গরুর খাবার গরুরে দিছি, ছাগলের খাবার ছাগলকে দিছি, আজকে আমরাও বসে বসে একজন আরেকজনের গরু বলি ছাগল বলি, একজন আরেকজনের মাঝাবি বলি, একজন আরেকজনের মাঝাবি বলি, একজন আরেকজনের ইহুদির দালাল বলি, একজন আরেকজনের খ্রিস্টানের দালাল বলি, গড়ে মিলাইলে সবগুলা ইহুদির খ্রিস্টানের দালাল। আমি যখন আরেকজনের বলতেছি ওই মিয়া তুমি অমুকের দালাল, তা আমি জানলাম কেমনে, এই যে অমুকের দালাল, বুঝতে হবে তার সাথে আমারও কানেকশন আছে, না আমি জানলাম কেমনে, মুরুব দিছে অমুকের দালাল আমি জানলাম কেমনে, তাহলে ওর সাথে আমারও যোগাযোগ আছে, না আমি জানলাম কেমনে ওনার যে দালাল উনি যে টাকা পায় আমি জানলাম কেমনে, আল্লাহ আকবার হজ করছেন কে কে দেখি হাজি সাহেব কে কে আছেন এই গ্রামে হাজি সাহেব নাই একজনও নাই আলহামদুলিল্লাহ কয়েকজন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে হজ করার তৌফিক দিন সকালে বলি আমিন আল্লাহ পাক এই গ্রামের সকল ভাই বোনকে হাজি বানিয়ে দিন সকালে বলি আমিন হাজি সাহেব ভাইয়েরা যারা হচ্ছে বাইতুল্লাহ গিয়েছেন আল্লাহর ঘরে গিয়েছেন তারা দেখছেন এবং যারা এখানে বসে টিভিতে এখন মক্কার আল্লাহর ঘর লাইভ দেখানো হয় প্রতিদিন নিয়মিত চব্বিশ ঘন্টা দেখানো হয় দেখানো হয় না দেখবেন আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ কি সুন্দর হেদায়েত রাখছে আল্লাহ বলছেন ইন্না আল্লাহ বাইতুম বদিআলিন্না সাল্লাল্লাহি বিবাক্কাতা মুবারাকাম হুদাল্লিল আলামিন আল্লাহ বলছেন আমার এই ঘরের মধ্যে বিশ্ববাসীর জন্য হেদায়েত আছে সেই জায়গায় গেলে দেখবেন কত রকমের নামাজ কত রকমের নামাজের পদ্ধতি যারা গেছেন তারা দেখছেন যারা দেখেন নাই বাংলাদেশে বসে টিভির সামনে একটু তাকায় দেখবেন কেমনে নামাজ পড়ে দেখবেন কেউ হাত বাঁধতেছে এই জায়গায় কেউ হাত বাঁধে এই জায়গায় কেউ হাত বাঁধে এই জায়গায় কেউ হাতে বাঁধে না খুলি রাখে এরকম আছে ওই দিন আমাকে হাজি সাহেবের ভাই জীবনে প্রথম দেখলাম হাজার হাজার মানুষ দেখে হাতে বাঁধে না আমি তো টাকা দিচ্ছি কিরে মানুষের বলে নামাজ পড়ে না কেন মানে সবাই হাত বাঁধছে মানুষের বলে হাত বাঁধে না আপনি কেন হাজার হাজার ভাই হাতে বাঁধে না তোকে আমি চিন্তা করি সবাই নামাজ পড়ে এগুলো নামাজ পড়ে না কেন ও পরে ইংলিশে এক তারে জিজ্ঞেস করলাম এই বলতেছে এটাই শূন্য হাত না বাঁধাটাই শূন্য কত রকমের নামাজ আল্লাহ আকবার কিছু মানুষ আপনি এদেন করে কিছু মানুষ করে না লক্ষ লক্ষ মানুষ করতেছে লক্ষ লক্ষ মানুষ করতেছে না লক্ষ লক্ষ মানুষ আমিন সশব্দে বলতেছে লক্ষ লক্ষ মানুষ চোখে চোখে বলতেছে কিন্তু আল্লাহর ঘরের ইমাম যিনি বাইতুল্লাহর ইমাম মদিনার ইমাম তারা ধরে ধরে বলতেছে আবলিয়াদান করতেছে সব করতেছে কিন্তু তারা কখনোই বয়ান মসজিদে হারামের সামনে দেয় নাই ও সারা দুনিয়ার মুসলমান যারা এখানে বাইতুল্লাহ হজ করতে আসছো যারা মদিনা নামাজ পড়তে আসছো আমাদের মতো যদি নামাজ না হয় তোমাদের নামাজ হবে না এই ফতোয়া মক্কার ইমামরা দিছে নাকি দিছে মক্কার ইমামরা কি বলছেন আমরা যেমন জোরে আমিন বলি তোমরাও জোরে আমিন না বললে নামাজ হবে না এই কথা বলছে নাকি আমরা যেখানে হাত পাতি তোমরাও যদি সেখানে হাত না বাঁধো তোমাদের নামাজ হবে না এই কথা বলেন নাই মক্কার ইমাম বলেন নাই আমরা আবলিয়াদান করি তোমরা না করলে তোমাদের নামাজ হবে না এই কথা বলেন নাই বলছেন যে এই জিনিসগুলো সাহাবায়ে কেরামের যুগ থেকে তাবেঈনে কেরামের যুগ থেকে তাবে তাবেঈনে কেরামের যুগ থেকে সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগ থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যুগ থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যুগ থেকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির যুগ থেকে যুগে যুগে একতারা ভয় আসতেছে এগুলো আজকের যুগে কেউ ইচ্ছা করলে সব মানুষের এক বানাইতে পারবে না সুতরাং সবাই সবাই মতো নামাজ পড়বে কিন্তু ভাই ভাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না একজন আমি সশব্দে বলবো একজন ছোট বলবে কিন্তু দুজনে ভাই ভাই পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না সেখানে লক্ষ লক্ষ মুসলমান দেখছেন কোনোদিন মারামারি করতে যে এই তুমি হাত বাঁধো না কেন হাত বাঁধাই দিই এরকম দেখছেন কোনোদিন হাত বাঁধারে বাঁধারে আলহামদুলিল্লাহ সেও আমার মুসলিম ভাই আমিও মুসলিম ভাই এবং এই একতলা আজকের যুগের না সাহাবায়ে কেরামের যুগ থেকে যুগে যুগে চলে আসতেছে কেউ কারো বিরুদ্ধে কিছু বলেন নাই সাতটা মাযহাব হক মাযহাব কেউ যদি হাত এখানে বাঁধে এইটাও চার মাযহাবের এক মাযহাবে না এক মাযহাবে আছে কেউ নাবির নিচে বাঁধে এটাও চার মাযহাবের যে কোনো মাযহাবে আছে কি আছে কি বলি এদেন পরে এটাও যে কোনো মাযহাবে না মাযহাবে আছে এক মাযহাবে না এক মাযহাবে কেউ না বলি এদেন পরে না এটাও আছে কেউ আমিন সশব্দে বলে এটাও যে কোনো মাঝাবে এক মাঝাবে না এক মাঝাবে আছে আমিন আসতে বলে এটাও আছে কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দেন যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এটা কোন মাঝাবে আছে যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এরা কোন মাঝাবে এরা কি হানাফি মাঝাবে লোক নাকি জি হানাফি মাঝাবে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগে না লাগে কি বলেন এরা তাহলে রাখে আরবি মাঝাবের লোক সাহাবি মাঝাবের লোক আব্বালি মাঝাবের লোক কোন মাঝাবের লোক এরা লা মাঝাবি এরা কোন মাঝাবে না অথচ যারা নামাজ পড়ে না তারা খুবই নিরাপদ তাদেরকে নামাজে বানানোর জন্য কোন ওয়াজ নসিহত নাই তাদেরকে নামাজে বানানোর জন্য চেষ্টা নাই যারা নামাজ পড়ে তারা একজন আরেকজনের লা মাঝাবি বলে কি বলে না? অথচ এও নামাজি এও নামাজি, হয়তো নামাজের মধ্যে সুন্নত মুস্তাহাবি দুই একটা বিষয় নিয়ে এদিক ওদিক হয়েছে। এইদিক ওদিক হওয়ার কারণে একজন নামাজি আরেকজন সুন্নি, একজন ওয়াহাবি একজন এটা হয়ে গেছে। কিন্তু যে নামাজে পড়ে নাই সে কত নিরাপদ, সে লামাজাবিও হয় নাই, সে ওয়াহাবিও হয় নাই, সে সুন্নিও হয় নাই, কিছুই হয় নাই, সে নিরাপদে আছে। কত সুন্দর করে আমাদের শিক্ষক বীজ ডুবে দিতে দেখেন। এই জন্য আমি বলি যারা মসজিদে নামাজ পড়তে আসে আমরা সবাই এক দল, আমরা পরিচয় হলো আমরা মুসলমান, আমরা নামাজি। যারা নামাজ পড়তে আসে নাই এরা সব হলো লামাজাবি বেনামাজি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই ভাইদেরকে কেমন করে মসজিদে আনা যায়, কেমন করে নামাজি বানানো যায়, আমরা সেই কাজ করি। নিজেদের মধ্যে নামাজি নামাজি দলা দলি বন্ধ করে দিই, ইমাম সাহেবেরা নেতৃত্ব দিই, ইমাম সাহেব নেতৃত্ব দিয়ে বলবো ভাই এই মসজিদে যারা নামাজ পড়তে আসতেন এরা কিন্তু বিশাল জিহাদ করে শয়তানের সাথে মোকাবেলা করে মসজিদে আসতেন, আপনারা কিন্তু এমনি মসজিদে আসতে পারেন নাই। আপনারা যারা আসছেন সবাই মিলে আমরা ভাই ভাই, আমরা একাধারে ভাই ভাই হয়ে দাঁড়াইছি, কারো মনের ভিতরে কেউ কিছু রাখবো না, কারো পথে হিংসা বিদ্বেষ রাখবো না, সবাই ভাই ভাই হয়ে আমার নেতৃত্বে। বাকি যে ভাইয়েরা নামাজ পড়ে না, বাকি যে বোনেরা পর্দা করে না, তাদেরকে কিভাবে নামাজ বানানো যায়, চলেন সবাই মিলে দাওয়াত দেওয়া শুরু করি। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব যদি মুসল্লিদেরকে ঐক্যবদ্ধ করে, আমরা যদি এইভাবে দাওয়াত দেওয়া শুরু করি, দেখবেন ওই গ্রাম থেকে শয়তান পালাবে, ওই গ্রামের সব মানুষ আস্তে আস্তে নামাজি হয়ে যাবে, ওই গ্রামের উপরে আল্লাহর রহমত নাযিল হবে। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়্যিনাত উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন খবরদার বান্দা খবরদার, দলাদলি করবি না, বিচ্ছিন্ন হবি না, সবাই মিলে একতাবদ্ধ থাকবি, যদি বিচ্ছিন্ন হস তোদের জন্য আযাব, আযাব ছাড়া কিছু নেই। আজকে বিচ্ছিন্নতাবাদ বেড়ে গেছে, দলবাজি বেড়ে গেছে, নিজের দল শুধু হক মনে করি, বাইরে সবাই গোমরা মনে করি, নিজের দল বাদে আর সবাই গোমরা, সবাই বাতিল, শুধু আমার দলটা হক। এই তাহসুল ইসলামে হারাম। সহি হাদিসে আসছে একবার বনু মুসতালিকের যুদ্ধ থেকে আসার সময় এক আনসার এক মুহাজিরের আসছে, মারার পরে আব্দুল্লাহ ইবনে উবাই দৌড়ায় এসে বলতেছে এই বেটা তুই মহাজির, তুই কি এত দুর্বল নাকি, মক্কা থেকে হিজরত করে আসলে কি হয়েছে, তোরে আবার আনসার বেটায় মারি দেব, এটা কেমন কথা, তুই সব আনসারের ডাক দে, বলে ডাক মার, বলে ইয়ালাল মুহাজিরিন, ও মুহাজিরিনেরা কোথায়, আমাদের এক আনসার মারি চলে যেতেছে, তোমরা সবাই চুপ করে বসে আছো কেন। ওই মুহাজির তখন ডাক দিল ইয়ালাল মুহাজিরিন, আনসারও ডাক দিল ইয়ালাল আনসার, ও আনসাররা সবাই কোথায়, মুহাজিরেরা মক্কা থেকে এই দেশে আসছে, ওরা এই দেশের বাসিন্দা না, ওদের বাড়ি ঘর এই দেশে না, ওরা আরেক দেশ থেকে আসছে, ওরা এসে আমাদেরকে মারব, তোমরা বসে দিছো কেন। আল্লাহ নবী সাল্লামের উপস্থিতিতে দলবাদী মুনাফিকের চক্রান্তে মুসলিম দুই ভাগ হয়ে যাচ্ছে, এক গ্রুপ মুহাজির এক গ্রুপ আনসার, আনসার আর মুহাজিরে মারামারি লাগা দিচ্ছে, মুনাফিকরা দলবাজি মারাত্মক একটা ধারণ করে ফেলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা বালা দাওয়াল জাহেলিয়া, কি হলো তোমাদের, আবার সেই ইসলামে আসার পরেও আবার জাহেলিয়াতের দিকে কেন চলে যাচ্ছ, আবার কেন জাহেলিয়াতের ডাক আমি রাসূল শুনতে পাচ্ছি, এটা তো জাহেলিয়াতের ডাক, এটা মুসলমানের ডাক নয়। মুসলমান কখনো নিজেকে আনসার আনসার বলে চিৎকার দিবে না, আনসার নিয়ে দল গঠন করবে না, মুসলমান মুহাজির মুহাজির বলে চিৎকার করবে না, মুহাজির নিয়ে দল গঠন করবে না, দলবাজিতে মুসলমান নাই। মুসলমান যখন দলবাজিতে যে কোনো একটা দলে ঢুকে তখন দেখবেন ওই দলের নেতা মিথ্যা কথা বললেও কয় ঠিক আছে, দলের নেতা যদি চুরি করে তাও কা আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা যদি দুনিয়ার অসংখ্য হারাম কাজ করে খারাপ কাজ করে তাও সেগুলোর সার্টিফিকেট দেয়, আরেক দলের একজন নামাজি দিনদার ভালো মানুষ তাও কয় হাতে নামাজ পড়তে কি হবে, হাতে ইমান নাই, কয় নামাজ পড়তে কি হবে, এর ইমান নাই। ওই যে ওই ঘটনার মতো হয়েছে, মানে গরিবের কলা চাকরি করে পড়ালেখা করে, তো পড়ালেখা করলে কি হবে, চাকরি পাবে না, সাকরিও পাই গেছে, কয় বছর সাকরিও তো পাই গেছে, চাকরি পাই দেখি বেতন পাবে না, বেতনও পাই গেছে, বেতন পাই দেখি নতুন টাকা পাইবো না। আরেক দলের আরেকজন যত ভালো মানুষ হোক তাও বলবে যে খারাপ মানুষ, মানে দলবাদী যদি ঢুকে কারো ভিতরে এই লোকে আমার পর্যন্ত হেদায়ত পাবে না, যদি দলবাদী ঢুকে, কারণ নিজের দলের বাণীকে তো সে আর কিছু কল্পনাই করতে পারবে না। তাহলে মুসলিম উম্মাত বড় ধরনের এই বিপর্যয়ের কারণ দলাদলি মতানক্ষ, মুসলিম আজকে দলে দলে বিভক্ত। সর্বশেষ যেটা সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আজাব ও গজব, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আজাব ও গজব। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাযুরুহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, যদি এই কোরআন ওয়ালা জাতি কোরআন ছেড়ে দাও, সম্মানের জিনিস যদি ছেড়ে দাও, ঈমান যদি দুর্বল হয়ে যায়, ঈমান যদি নস্যাৎ হয়ে যায়, শিরক বিদআতের মধ্যে লিপ্ত হয়ে যাও, অনক্ষ যদি দলাদলি তোমাদের মধ্যে বেড়ে যায়, এই কারণগুলো যখনই ঘটতে থাকবে, ইউআযযিবু আযাবান আলীমা, আল্লাহর পক্ষ থেকে কঠিন থেকে কঠিনতর আযাব নেমে আসবে। আজকে এগুলো আমাদের উপরে আযাব, আযাব যাকে আল্লাহ বেশি মহব্বত করে, ওই মহব্বতের ছেলে যদি বাবাকে মাকে ব্যথা দে, ওই ব্যথা এত বেশি লাগে, অবাধ্য ছেলে ব্যথা দিলে এরকম লাগে না, নেশাকো ছেলে মারে মারতে যায় গালি গালাজ করে, মা বাবার মনে এত ব্যথা লাগে না, কিন্তু একটা ছেলে খুবই ভালো মা বাবার অনুগত, মা বাবার যদি আপনি থেকে তুই করি বলে, মা বাবার করে যায় কঠিন আঘাত লাগে, যে আমার তো মহব্বতের ছেলে আমার আজকে তুই করি বললো, খারাপ করে বললো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই জমিনে মুমিনদেরকে মহব্বত করেন, মুমিনদেরকে ভালোবাসেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, সমস্ত ঈমানদার আমার ওলি, আমার বন্ধু। বন্ধু যদি আল্লাহর সাথে শিরক করতে থাকে, বন্ধু যদি কোরআন ছেড়ে দেয়, বন্ধু যদি বিজাতীয় সৃষ্টি কালচার অনুসরণে ব্যস্ত হয়ে পড়ে, বন্ধু যদি দলাদলি শুরু করে, বন্ধুরা যদি সুন্নত নবীর সুন্নত পরিত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ব্যথা পান। ওই ব্যথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব ও গজব মুসলমানের উপরে নাযিল করেন, যাতে বান্দা সতর্ক হয়ে যায় আবার ফিরে আসে। এই জন্য আমার ভাইরা, আজকে সারা দুনিয়া ব্যাপী আমাদের যেই অধপতন, আমাদের যে নির্যাতন নেমে আসছে, আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব, আযাব ও গজব থেকে বাঁচার উপায় হলো তাওবা, আযাব ও গজব থেকে বাঁচার উপায় হলো তাওবা করে আবার ঈমানের দিকে, তাওহীদের দিকে, সুন্নতের দিকে আবার ফিরে আসতে হবে। দলাদলি বন্ধ করে, দলাদলি বন্ধ করে আমরা সবাই আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক বিদআত কুফর নেপাক থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক সারা বিশ্বের নির্যাতিত মাজলুম মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের দেশের উপরে রহমত নাযিল করুন। আল্লাহ পাক আমাদের সবার ঈমানকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।